نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى আমারও গলা বলা না আপনারও মাইক বলা না তো হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের খেদমতে সূরা ত্বহার সাত নম্বর এবং আট নম্বর আয়াত তেলাওয়াত করা হল। এর আগে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রোগ্রামে সূরা ত্বহার প্রথম আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির তফসির থেকে আলোচনা করা হয়েছে। আজকে সাত নম্বর এবং আট নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। বিগত দিনগুলিতে বলা হয়েছে সূরায়ে ত্বহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে আল্লাহ তার পরিচয় পেশ করেছেন, আল্লাহকে বান্দাদের পক্ষ থেকে চিনার ব্যবস্থা করেছেন। আল্লাহকে চিনলেই আল্লাহর কালামের গুরুত্ব বুঝতে পারবে, আর আল্লাহর কালামের গুরুত্ব বুঝলেই আল্লাহর কালামের বিধান পালন করতে পারবে। এই প্রসঙ্গে চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর পরিচয় ব্যক্ত করা হয়েছে। তাই সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাজহার বিল কাউলি, তোমাদের কেউ যদি জোরে কথা বলো, ওয়া ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ পাক রব্বুল আলামিন জোরে কথা বললেও শুনেন, আস্তে কথা বললেও শুনেন। এমনকি কেউ যদি চুপে চুপে কথা বলে সেটা তো আল্লাহ জানেনি, কেউ যদি কোনো কথা মনের কল্পনায় রাখে চুপে চুপেও বলে না, শুধু মনে মনে আসে কথাটা, ওইটাও আল্লাহ জানে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় হইল আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না। আল্লাহর পরিচয়গুলির মধ্যে এটা একটা বিশেষ পরিচয়, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না। এর মধ্যে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, আল্লাহর নাম রহমান, তিনি আরশের উপরে আছেন। সুরায়ে মুলকের দুই আয়াতে বলেন তিনি আসমানে আছেন। সুরায়ে বাকারার এক আয়াতে বলেন তিনি তোমাদের সাথে আছেন। আমরা যেখানে আছি আল্লাহ সেখানেই আছেন। আমরা আরশে আছি না আসমানে আছি না জমিনে আছি? তাহলে বাকারার আয়াতে বলেন আল্লাহ আমরা যেমন জমিনে আছি আল্লাহও আমাদের সাথে জমিনে আছেন। সুরায়ে মুলকের আয়াতে বলেন আসমানে আছেন। সুরায়ে তোহার পাঁচ নম্বর আয়াতে বলেন আরশে আছেন। তাহলে আসলে আছেন কোথায়? আল্লাহ বলতে চান এই গোটা সৃষ্ট জগতের মধ্যে আমি সর্বত্রই আছি, সবখানেই আছি, কিন্তু আমি যেহেতু তোমাদের মতো শরীর বিশিষ্ট নই, আকার বিশিষ্ট নই, আল্লাহর শরীর নাই আল্লাহর আকার আকৃতি নাই, এই জন্য আমার থাকার জন্য কোন স্থানের দরকার হয় না এবং আমি সীমিত অবস্থায় থাকি না। তোমাদের যার শরীর যত বড় সে ততটুকু সীমিত জায়গায় থাকে, আমার শরীর নাই এই জন্য আমি সীমিত জায়গায় থাকি না। আমার ব্যাপারটা এমন নয় যে জমিনে থাকলে আসমানে থাকি না, আসমানে থাকলে আরশে থাকি না, আরশে থাকলে পাতালে থাকি না। আমার ব্যাপার এমন নয়, এমন ব্যাপার হইল তাদের যাদের শরীর আছে, আকার আছে, যাদের সুনির্দিষ্ট শরীর আছে এবং সীমিত আয়তন আছে শরীরে, এরা এক জায়গায় থাকলে আর এক জায়গায় থাকে না। আমি নিরাকার হওয়ার কারণে, আমি অশরীরী সত্তা হওয়ার কারণে আমার ব্যাপারটা এমন নয় যে আমি জমিনে থাকলে আসমানে থাকি না, আমি আসমানে থাকলে আরশে থাকি না, আরশে থাকলে পাতালে থাকি না। আমার ব্যাপার এমন নয়, আমি সবখানেই আছি। বাকি রইল আসমান জমিন আরশ কুরসি পাতাল পুরি পর্যন্ত সৃষ্টি করার আগে, যখন জগৎ বলতে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করি নাই, তখনও আমি আল্লাহ ছিলাম। জগতের কোনো কিছুই আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখনও আল্লাহ ছিলেন। এর দ্বারা পরিষ্কারভাবেই বোঝা যায় যে আল্লাহর থাকার জন্য কোন স্থানের দরকার হয় না। কোন স্থান যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, সুতরাং আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই। এই জগৎগুলি সৃষ্টি করার পরে যে বললাম আমি জমিনে আছি আসমানে আছি আরশে আছি, এই কথাগুলির ব্যাখ্যা কি? এই কথাগুলির ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী ইমামগণের যুগ পর্যন্ত দুইটা ব্যাখ্যা এই পর্যন্ত তারা পেশ করেছেন, দুটা ব্যাখ্যা সঠিক এবং সহিহ। আল্লাহ যে কোনো সময় বলেন আমি আরশে আছি, এর ব্যাখ্যা কি? আল্লাহ যে কোনো সময় বলেন আমি আসমানে আছি, এর ব্যাখ্যা কি? আল্লাহ যে কোনো সময় বলেন আমি তোমাদের সাথে আছি অর্থাৎ জমিনে আছি, এর ব্যাখ্যা কি? সর্বযুগের মুহাদ্দিসিন মুফাসসিরিন এর পক্ষ থেকে এর দুইটা ব্যাখ্যা পেশ করা হয়েছে। একটা ব্যাখ্যা হল আল্লাহর বিধান, আল্লাহর অস্তিত্ব নিয়ে তোমরা মাথা ঘামাইবে না, সাবধান। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমাদের পরিষ্কার কোন ধারণা দুনিয়ার জীবনে লাভ হবে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে মাথা ঘামাইও না, আল্লাহর কুদরত নিয়ে মাথা ঘামাও, আল্লাহর সিফত নিয়ে মাথা ঘামাও, আল্লাহর সৃষ্টি নিয়ে মাথা ঘামাও, আল্লাহর নিয়ামত নিয়ে মাথা ঘামাও। তাহলে আল্লাহর অস্তিত্বটা কেমন, এই প্রশ্নের জবাব নিয়ে মাথা ঘামানি নিষেধ। কেন নিষেধ? এটা বুঝাবার জন্য আল্লাহ মানুষের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন মানুষের রূহ বা আত্মা এটা আল্লাহর একটা হুকুম, এই ব্যাপারে তোমরা বেশি জ্ঞান লাভ করতে পারবে না। রূহ কেমন, কত বড়, কি আকার, কি নমুনা, শরীর আছে কিনা, রং কেমন, এই প্রশ্নগুলির জবাব যেমন তোমরা হাসিল করতে পারবে না, তোমার শরীরের ভিতরে রূহ সম্পর্কেই যদি তুমি পূর্ণ জ্ঞান লাভ করতে পারো না, সমস্ত জগৎবাসীর রূহ যিনি সৃষ্টি করেছেন তার অস্তিত্ব সম্পর্কে তুমি পূর্ণ জ্ঞান কিভাবে লাভ করবে? কাজেই আমরা যেমন ভাবে আমাদের রূহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান দুনিয়ার জীবনে হাসিল করতে পারব না, মায়ের গর্ভস্থ সন্তানের ভিতরে রূহ ঢুকে, আপনারা কি বিশ্বাস করেন ঢুকে কিনা, মায়ের পেটের ভিতরে সন্তান, ওই সন্তানের ভিতরে রূহ ঢুকে, কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে ঢুকে, কেউ জানবে দূরের কথা, কেউ দেখবে দূরের কথা, কেউ বুঝবে দূরের কথা, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়বে দূরের কথা। গর্ভের শুরু থেকেই যদি গর্ভবতী নারীটারে একটা মেশিনের ভিতরে ঢুকাইয়া রাখা হয়, মেশিনেও ধরা পড়বে না। আবার মরণকালে তার দেহ থেকে রূহটা যখন বাহির হইয়া যায়, কত মানুষ বসা থাকে তার কাছে, কত ডাক্তার বসা থাকে, কত জ্ঞানী গুণী বসা থাকে, কত চক্ষুষ্মান বসা থাকে, কোন দিক দিয়া বাহির হইয়া যায়, কেমন ভাবে বাহির হইয়া যায়, বাইরিয়া কোন দিকে যায় কেউ দেখতে পারে না। মেশিন ফিট করিয়া রাখলে মেশিনে ধরা পড়ে না কি বাইরিয়া গেল, মেশিনে শুধু বলতে পারে ভিতরে রইছে কি নাই, এতটুকু বলতে পারে। যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে মেশিন ফিট করলে মেশিনে বলতে পারে আছে, তাও মেশিনে ধরা পড়ে না, আলামতে বোঝা যায় আছে, কারণ তার হার্টের পালপিটিশন আছে, এটা লক্ষণ, তার রু আছে, হার্টের পালপিটিশন বন্ধ হইয়া গেছে, এটা প্রমাণ হইল তার ভিতরে রু নাই, বাইর হইয়া গেছে, মেশিনে ধরা পড়ে না, মেশিনে আলামতে বলে, লক্ষণে বলে। সুতরাং তোমাদের রূহ সম্পর্কে যদি, তোমাদের শরীরের ভিতরে যে রূহ থাকে এই রূহ সম্পর্কে যদি তোমাদের পূর্ণ জ্ঞান হাসিল করা দুনিয়ার জীবনে সম্ভব না হয়, সমস্ত মানুষের রূহ যিনি সৃষ্টি করেছেন তার অস্তিত্ব সম্পর্কে তোমাদের জ্ঞান লাভ করা সম্ভব নয়, সুতরাং আল্লাহর অস্তিত্ব নিয়ে মাথা ঘামাইও না, আল্লাহর নিয়ামত নিয়ে মাথা ঘামাও। এই কারণে আল্লাহ আসমানে আছেন, আল্লাহ জমিনে আছেন, আল্লাহ আরশে আছেন, এই জাতীয় আয়াতগুলির দুইটা তফসির মুফাসসিরিনে কেরাম করেছে। একটা তফসির হল আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন, আল্লাহ যখন বলেছেন আরশে আছেন ঠিক বলেছেন, আল্লাহ যখন বলেছেন আসমানে আছেন ঠিক বলেছেন, আল্লাহ যখন বলেছেন তোমাদের সাথে সাথে অর্থাৎ জমিনে আছেন ঠিক বলেছেন। কিভাবে আছেন যে বুঝার জ্ঞান আমাদের নাই, বস একটা সিন শেষ। কথা বুঝলেন কিনা দেখেন, কিভাবে আছেন এটা বুঝার জ্ঞান আমাদের নাই, এবং এই জ্ঞান অনুসন্ধান করার দরকারও আমাদের নাই, এই জ্ঞান অনুসন্ধান করে আমাদের কোনো লাভও নাই। এক তফসির। আরেক তফসির হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর এমনকি পাতাল পুরী পর্যন্ত আছেন। কথার দুই নম্বর ব্যাখ্যা হইল জগতের সর্বত্র আল্লাহর এলিম এবং আল্লাহর কুদরত বিদ্যমান। জগতের মধ্যে এমন একটা বিন্দু নাই যে বিন্দুর মধ্যে আল্লাহর ক্ষমতা চলে না। গোটা সৃষ্ট জগতের মধ্যে এমন একটা দুলার কণা নাই যেই দুলার কণা সম্পর্কে আল্লাহ জানেন না। আল্লাহ সবখানে আছেন কথার দুই নম্বর ব্যাখ্যা, সবখানে আল্লাহর ক্ষমতা চলে এবং সবখানের খবর আল্লাহর আছে। এই বিষয়টা বুঝাইয়া আল্লাহ বলেন وَإِن تَجَهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। তুমি যদি জোরে কথা বলো, এটা যেমন আল্লাহ শুনেন, তুমি যদি আস্তে কথা বলো সেটাও আল্লাহ শুনেন, তুমি যদি কথা না বলে মনে মনে গোপন রাখো সেটাও আল্লাহ জানেন। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, ধরেন আমি একটা কথা আপনাদেরকে বলবো, এখনো বলি নাই মনে মনে আছে, আমার এই কথাটা মুখে উচ্চারণ করার আগে আমাকে যদি একটা এক্সরে মেশিনে নিয়ে আমার সুলানা বডির ফটোটা তোলা হয় যে এই কথাটা মনে আছে, এই কথাটা কি এক্সরে মেশিনে উঠবে? তাহলে আমার মনের কথা যা মেশিনে ধরতে পারে না, আল্লাহ বলেন আমি তোমার মনের ভিতরে কোন কথা আছে তাও ধরতে পারি। তাহলে আল্লাহ সবখানে আছেন কথার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল আল্লাহ আছেন, কিভাবে আছেন আমি জানিও না, আমার জানার দরকারও নাই, জানতে জানার চেষ্টা করলে আমার কোনো উপকারও নাই। এক ব্যাখ্যা সবখানে আছেন আল্লাহ, কিভাবে আছেন আল্লাহ যেভাবে পারেন সেভাবে আছেন। দুই নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ সবখানে আছেন মানে সবখানে আল্লাহর ক্ষমতা বিদ্যমান, সবখানে আল্লাহর জ্ঞান বিদ্যমান, আল্লাহর এলিম বিদ্যমান। এমন একটা দুলার কণা নাই যে দুলার কণা সম্পর্কে আল্লাহ জানেন না, এমন একটা দুলার কণা নাই যে দুলার কণা আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করতে পারে। আফ্রিকার গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো পৌঁছে না, সেই পাহাড় জঙ্গলের ভিতরে যদি একটা ছোট্ট একটা ক্ষুদ্র পিপিলিকার গর্ত থাকে, সেই ক্ষুদ্র পিপিলিকার গর্তের ভিতরে আপনারা কি মনে করেন আলোকিত না অন্ধকার? তেমনি তো জঙ্গল সূর্যের আলো গর্তের বাইরেই পৌঁছে না। এই গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে যে ক্ষুদ্র পিপিলিকার গর্ত, সেই গর্তের ভিতরে সুইয়ের মাথার মতো ছোট ছোট পিপিলিকা, এর ফার কত বড়, যে ফিফরাটা সুইয়ের মাথার সমান তার পাও কত বড়, হাঁটার সময় সেই পাওটাও ফিফরা লড়ায় কিনা আপনারা কি মনে করেন? যত ছোট হই হোক তার পাও লড়ায় তো, আল্লাহ সেই লড়ানিও দেখেন। এই ক্ষুদ্র পিপিলিকার পায়ের নড়াচড়ার মধ্যেও এমন কিছু না কিছু আওয়াজ আছে যা তোমাদের কানে ধরা পড়বে দূরের কথা, তোমাদের মেশিনেও ধরা না পড়তে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে শুনেন। সব কথার সার কথা আল্লাহ সবখানে আছেন কথার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল আল্লাহ কিভাবে আছেন সেটা আমরা জানি না জানার দরকার নেই, এটা সব থেকে নিরাপদ, এটা সব থেকে নিরাপদ। এটার মধ্যে কোন তর্ক বিতর্কের অবকাশ নাই। আর একটা হইল আল্লাহ সবখানে আছেন মানে আল্লাহর ক্ষমতা সবখানে আছে, আল্লাহর শক্তি সবখানে আছে, আল্লাহর জ্ঞান সবখানে আছে। আপনার জামার পকেটের ভিতরে যে সেলাই আছে, সেলাইয়ের মধ্যে যে সুতা আছে, সুতার যে মাথা আছে, মাথার মধ্যে যে গিরো আছে, এই গিরোটা যে ছুটিয়া গেছে যে কারণে পকেটের এক কোণা সামান্য ফাঁক হইয়া গেছে, আপনার খবর নাই, পয়সা তুইছে না পরে গেছে, আপনার খবর হইবার আগেই আল্লাহর খবর আছে আপনার পকেটের অবস্থা কি আছে। তাহলে আমরা আল্লাহ সবখানে আছেন আল্লাহর পরিচয় প্রসঙ্গে আল্লাহ সবখানে আছেন এই কথার যে দুইটা ব্যাখ্যা পাইলাম, একটা ব্যাখ্যা হইল আল্লাহ যেভাবে পারেন সেভাবে আছেন, আমি জানিও না, জানার দরকারও নাই, জানতে চেষ্টা করার কোনো ফায়দাও নাই, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হইল আল্লাহ সবখানে আছেন মানে আল্লাহর ক্ষমতাও সবখানে আছে, আল্লাহর জ্ঞানও সবখানে আছে। এই দুনো ব্যাখ্যা সহি। যে কেউ যে কোনো ব্যাখ্যা মতে বিশ্বাস করবেন আল্লাহর পরিচয় লাভ করতে পারেন। বরং স্বল্প জ্ঞানী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য দ্বিতীয় ব্যাখ্যা মতে আল্লাহর পরিচয় লাভ করা সহজ। দ্বিতীয় ব্যাখ্যা মতে আল্লাহর পরিচয় লাভ করা সহজ। আল্লাহ সবখানে আছেন মানে জগতের সবখানে আল্লাহর ক্ষমতা বিদ্যমান, আল্লাহর শক্তি বিদ্যমান, আল্লাহ সবখানে আছেন মানে জগতের সর্বত্র আল্লাহর জ্ঞান বিদ্যমান, আল্লাহ ইলমান ও কুদরতান সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই পদ্ধতিতে আমরা আল্লাহরে অতি সহজে বুঝতে পারি, অতি সহজে চিনতে পারি। এজন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন সাধারণ মূর্খ মুসলমানদেরকে এক বেঈমান পণ্ডিতে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ যে আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, লাগাল পাওয়া যায় না, অস্তিত্ব আছে বলে তার প্রমাণ কি, তুমি প্রমাণ না পাইয়া কিভাবে বিশ্বাস করলে? ওই মূর্খ অশিক্ষিত মুমিন জবাব দিল, দূরের থেকে ধোঁয়া দেখলে যদি বোঝা যায় নিচে আগুন আছে, আগুন না থাকলে ধোঁয়া হয় কি বলেন? দূরের থেকে ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায় না, ধোঁয়া দেখলেই যদি বোঝা যায় নিচে আগুন আছে। আর চড়ুই পাখির লেদা দেখলে যদি বোঝা যায় যে এটা পাখির লেদা, হাতির লেদা দেখলে যদি বোঝা যায় এটা হাতির লেদা, এই সামান্য মল দেখে তার বিষ্ঠা দেখে যদি জন্তুটা কত বড় চিনা যায়, ধোঁয়া দেখে যদি আগুন চিনা যায়, মাটির মধ্যে পায়ের দাগ দেখলে যদি কোন জন্তুর পায়ের দাগটা অনুমান করা যায়, না গরুর পায়ের দাগ আর মানুষের পায়ের দাগ একরকম, মাটির মধ্যে পায়ের দাগ দেখলে যদি কোন জন্তুর পায়ের দাগটা জানতে পারা যায়, এত বড় বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য এইগুলি যে একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়া চলে, এইগুলি দেখলে কি এদের চালক চিনা যায় না? কাজেই সূর্যের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান, চন্দ্রের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান, জমিনের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান, এমনকি পাতাল পুরিতে পর্যন্ত আল্লাহর ক্ষমতা বিদ্যমান। এই জন্য আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ, সবগুলির মধ্যে আল্লাহর ক্ষমতা চলে, এমনকি জমিনের নিচে বিজ্ঞানীরা অনেক সময় চেষ্টা করেছে যে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত আকাশপথে আসতে আমেরিকার থেকে বাংলাদেশ পর্যন্ত আকাশপথে যাইতে গুড়িয়া যাইতে হয়। ধরেন এই মাউথপিসটা যদি এই গ্লোবের উদাহরণ হয়, মাউথপিসটা যদি পৃথিবীর উদাহরণ হয়, আমেরিকা এখানে বাংলাদেশ এখানে, আমেরিকার থেকে ফ্লাইটে এই দিক দিয়ে গুড়াইয়া এখানে যাইতে হয়, আমেরিকার থেকে মাটির দিকে খুদলে মাটি খুদলে যদি সুদাব এদিক দিয়ে ইয়া বাইর হওয়া যাইত, রাস্তা ফাঁসবাগের এক ভাগ হইয়া যাইত। কথাটা বুঝতে পারছেন আপনারা? আকাশ পথে গেলে যেটুকু ঘুরিয়া যাইতে হয় জমিনের ভিতর দিয়া যাইতে পারলে এর চেয়ে রাস্তা অনেক গুণে কম হইত, এবং এই বিমানের এত খরচ লাগত না, শুধু একটা লিফট ফিট করে দিলেই একটানে বাংলাদেশ থেকে আমেরিকা একবার সেরে দিলেই বাংলাদেশি আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়া যায়। এই বুদ্ধি করিয়া বিজ্ঞানীরা এই সুরুঙ্গ ফত খুদার চেষ্টা করছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সুরুং খুদিয়া যাওয়া যায় কিনা। ছয় মাইল পর্যন্ত যাওয়ার পরে দেখা গেল যে মেশিন দিয়া সুরুঙ্গ খুদে এই জমিনের গভীরে এমন উত্তপ্ত গরম স্তর আছে যার হিটে মেশিনের লোহা পর্যন্ত গলিয়া পানি হইয়া যায়। তাহলে যেখানে মেশিন গেলে মেশিনে মাটি খুঁড়বে দূরের কথা, মেশিন পর্যন্ত হিটে গলে পানি হইয়া যায়, এর নিচে কি আছে তোমরা কি জানো? আল্লাহ বলেন তোমরা কি জানো এর নিচে কি আছে? তোমরা জানো না, আমি আল্লাহ জানি, সুতরাং আমি ফাতালেও আছি। বুঝে থাকলে বলেন আল্লাহ ফাতালেও আছেন, কথাটার ব্যাখ্যা পরিষ্কার হয়েছে এখন? আল্লাহ ফাতালেও আছেন মানে ফাতালেও আল্লাহর ক্ষমতা চলে, ফাতালেও আল্লাহর জ্ঞান আছে কি আছে না আছে, এটা হইল আল্লাহ সব কানে আছেন কথার দুই নম্বর ব্যাখ্যা। কোরআনের কোন আয়াতের যদি একাধিক ব্যাখ্যা হয়, রসুলের কোন হাদিসের যদি একাধিক ব্যাখ্যা হয়, এবং সেই ব্যাখ্যাগুলি যদি নীতিমতে ব্যাখ্যা দেওয়া হয় এবং ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা যাদের আছে তারা যদি ব্যাখ্যা দেন, তাহলে যে কোনো ব্যাখ্যা গ্রহণ করাই রাইট, কোনো একটা ব্যাখ্যাও রং নয়। এর উদাহরণ হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজে মুক্তাদিদের জন্য সূরা কেরাত পড়া লাগে না। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন পড়া লাগবে। ইমাম আবু হানিফা কোরআন হাদিস বুঝার বেলায় অযোগ্য না? ইমাম শাফিঈ অযোগ্য, দুজনই আমাদের চেয়ে যোগ্য। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়াফশুল কিযব, অর্থাৎ শ্রেষ্ঠ মুসলমান, আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহাবায়ে কেরাম, তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান তাবেঈন, তারপরে তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান তাবে তাবে। রাসুলকে যে সমস্ত ইমানদারেরা পাইছেন তাদের নাম সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে যে সমস্ত ইমানদারেরা পাইছেন তাদের নাম তাবেঈন, তাবেঈনকে যে সমস্ত ইমানদারগণ পাইছেন তাদের নাম তাবে তাবেঈন। আল্লাহ রাসুল বলেন এই তিন দল মুসলমান সঠিক মুসলমান, এই তিন দল মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাবেঈনদের অন্তর্ভুক্ত, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তাবে তাবেঈনদের অন্তর্ভুক্ত। রসুলের হাদিস মত বলেন ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ মুসলমান ছিলেন কিনা, ইমাম শাফিঈ শ্রেষ্ঠ মুসলমান ছিলেন কিনা, তাহলে কোরআন হাদিস তারা বেশি বুঝেছিলেন না আমরা বেশি বুঝেছি? অথচ ইমাম আবু হানিফা বলেন মুক্তাদি সুরাকে রাত পড়বে না, ইমাম শাফিঈ বলেন সূরায়ে ফাতিহা পড়তে হবে। এই এই ভিন্ন ভিন্ন মত দেখে বর্তমান যুগের অনেক মুসলমান যারা অকারণেই কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে রাজি না, দুনিয়ার যে কোনো জ্ঞান হাসিল করতে রাজি, দুনিয়ার যে কোনো দন হাসিল করতে রাজি, কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে রাজি না। ইচ্ছাকৃতভাবেই এরা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে না, যে কোনো দরকার মনে করে না। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতগুলির মধ্যে একটা আলামত হইল তুল্লিমালি গাইরুদ্দিন। এই তুল্লিমালি গাইরুদ্দিন সেন্টেন্সটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল মানুষের জ্ঞান শিখবে কিন্তু ধর্মের জ্ঞান শিখবে না, কিয়ামতের আলামত। আরেকটা ব্যাখ্যা হইল ধর্মের জ্ঞানও শিখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, পরকালে পুরস্কার পাওয়ার জন্য নয়, ধর্মের জ্ঞানকে দুনিয়ার ধন সম্পদ কামাই করার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য কোরআন হাদিসের জ্ঞান শিখবে। অথচ অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কোরআন হাদিসের জ্ঞান যারা শিখে দুনিয়ার ধন কামাই করার জন্য, এরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। এই আনুষঙ্গিক হাদিসগুলি বুঝলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান হয়তো জ্ঞান শিকার দরকার মনে করে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নয়, আর না হয় কোরআন হাদিসের জ্ঞানও শিখে পরকালের জন্য নয়, দুনিয়ার জন্য। পরকালের জন্য কোরআন হাদিসের জ্ঞান গভীরভাবে শিখতে রাজি এমন মুসলমানের সংখ্যা এই সমাজে খুবই কম। তারা পরকালের জীবনের সাফল্যের জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান শিখেন, তারা খুব ভালো রকম জানেন যে মুস্তাহিদগণ, ওই সমস্ত ইমামগণ এই সমস্ত মাসআলা মাসাইল নিয়ে দ্বিমত করার অধিকার পাইলেন কোথায়। ইমাম আবু হানিফা এই অধিকার কোথায় পাইলেন সূরা কেরাত পড়া লাগবে না বলার? ইমাম শাফি এই অধিকার কোথায় পাইলেন সূরা ফাতিহা পড়া লাগবে বলার? এই অধিকার স্বয়ং আল্লাহ তার কোরআনে, রসুল তার হাদিসে দিয়েছেন। কারে এই অধিকার দিলেন এবং কিভাবে দিলেন আমাদের একটু বোঝা দরকার। একটা কথা আমি আশা করি আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন, সেটা হইল কোরআন হাদিসের বিধানগুলি কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সচল, না কোন সময়ে অচল, সব কিয়ামত পর্যন্তের জন্য সচল। কোরআনের বিধান কোনদিন অচল হবে না, হাদিসের বিধান কোনদিন অচল হবে না। অথচ কোরআনের আয়াতগুলি সীমিত, রাসূলের হাদিসগুলি সীমিত, আর মানুষের জীবনে সমস্যা আসে সীমিত না অসীম, সীমিত সমস্যা। আমাদের বাপদাদার আমলে যে সমস্যা দুনিয়াতে ছিল বর্তমানে ওই সমস্যা রয়েছে, আর না আরো নতুন সমস্যা আছে। একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনেন, কোরআন হাদিস যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল উম্মতের হাতে রেখে যাচ্ছিলেন, তখন দুনিয়াতে লোক সংখ্যা বলতে কোন সমস্যা ছিল না। বর্তমান দুনিয়াতে লোক সংখ্যা, অনেক দেশে লোক সংখ্যা এমন সমস্যা হইয়া দাঁড়াইছে, এই লোক সংখ্যা না কমাইলে সরকার এদেরকে খোরাক দিতে পারবে না, এই ভয়ে লোক সংখ্যা কমানোর জন্য সরকারি ভাবে ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। এই যে বর্তমান দুনিয়াতে লোক সংখ্যা বলতে একটা সমস্যা দেখা দিছে, এই সমস্যা কোরআন নাজিল হওয়ার সময় ছিল, ছিল না? কোরআন নাজিল হওয়ার সময় লোক সংখ্যা বলতে কোন সমস্যা ছিল না। এক এক পৃথিবীর এক এক অঞ্চলে কিছু সংখ্যক লোক কোথাও বাস করত, এই আরেক অঞ্চলে কিছু লোক বাস করত, আর সারা দুনিয়াকে দুনিয়া খালি অনাবাদী ফরিয়া থাকত। আর এখনকার অবস্থা, পৃথিবীতে মানুষের গণবসতি হওয়ার কারণে চন্দ্রেনি কিছু মানুষ পাস করে দিয়া ওইখানে দিয়া এখানে কিছু পরিবেশ কিছু হালকা করা যায়, এই চিন্তা ভাবনাও চলছে। গত বছর আপনাদের আমেরিকা এসে সংবাদ পেলাম, আমেরিকার কে নাকি $10 কোটি বিনিময়ে চন্দ্রে গিয়ে আসছেন এবং সেখানে একটা প্লট খরিদ করে আসছেন। এতে মানুষের অভিযান চলছে। আমি বলতে চাইতেছি যে এই কথাটা, অতিরিক্ত লোক সংখ্যা সমস্যাটা কোরআন যখন নাজিল হইতেছিল তখনই ছিল না বর্তমান বিশ্বের সমস্যা এটা? তাহলে কোরআন নাজিল এ সময় সমস্যাটাই ছিল না, এখন নূতন দেখা দিল সমস্যা। পুরাতন কোরআন নূতন সমস্যার সমাধানটা কিভাবে দিবে, এই প্রশ্নটার একটা সুষ্ঠু মীমাংসা নিলেই সামনের কথাগুলি আমরা অতি সহজে বলতে পারব। যদিও লোকসংখ্যা সমস্যা কোরআন নাজিল হওয়ার সময় ছিল না, কিন্তু যিনি কোরআনটা নাজিল করেছিলেন তিনি কি জানতেন না লোকসংখ্যা বলতে একটা সমস্যাও ভবিষ্যতে দুনিয়াতে আসবে? তাহলে তিনি কি এর সমাধানটা না দিয়েই কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত সচল বলেছেন না অগ্রিম সমাধান দিয়া, অগ্রিম সমাধান দিয়া? আর মানুষের একটা অবস্থা হইল যে সমস্যাটা এখনো দেখে নাই, এটার সমাধান দিলে বুঝেও না। সমস্যা আসলে পরে সমাধান বুঝে আসে না সমস্যা আসার আগে সমাধান বুঝে আসে? আসলে পরে সমাধান বুঝে আসে, আগে আসার আগে সমাধান বুঝে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন ব্যাপারে কোরআনে সমাধান দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, কোন কোন ব্যাপারে কোরআনে সমাধান দিয়েছেন অস্পষ্টভাবে ইঙ্গিতে, যে ইঙ্গিত অনেক যুগের লোকে বুঝেই না, অনেকে বুঝার যোগ্যতাই রাখে না। এই কারণে কোরআনে যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় এইগুলি সর্বযুগে সর্বাবস্থায় চলবে, কোন রকমের চিন্তা গবেষণা করিয়া সমাধান বাইর করার দরকার হয় না। যেমন রোজা রাখা ফরজ, এটা কোরআনের বিধান কিনা? বিধান। কোন মাসে রোজা রাখা ফরজ হবে আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে তার নাম বলে দিয়েছেন শাহরু রামাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু কতদিন রোজা রাখা ফরজ আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেননি, যে অস্পষ্ট রাখছেন, অস্পষ্ট। আল্লাহ কিভাবে অস্পষ্ট রাখছেন দেখেন, আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গনা বাসা কতেক দিন। বলেন তো কতেক দিন বলতে কতদিন বুঝায়? বিশ দিন বুঝা যায় না, একুশ দিন বুঝা যায় না, পঁচিশ দিন বুঝা যায় না, ত্রিশ দিন বুঝা যায়, কতেক দিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বুঝা যায় না। মাসের নামটা পরিষ্কারভাবে বললেন, দিনের সংখ্যাগুলি পরিষ্কারভাবে বললেন না কেন? তার কারণ হইল পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দাদের অবস্থা দুইটা। একটা অবস্থা হল চিরকাল এক নিয়মে চলে, আর একটা অবস্থা হইল পরিবর্তন পরিবর্তন হয়। বলেন আমার কথা বুঝে থাকলে, পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দাদের অবস্থা কতটা? একটা অবস্থা চিরকাল এক নিয়মে চলে, আর একটা অবস্থা চিরকাল এক নিয়মে চলে না, মাঝে মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়। যে সমস্ত অবস্থা চিরকাল এক নিয়মে চলে এর মধ্যে একটা হইল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বৎসর হবে প্রত্যেকটা বৎসর বারো মাসে হবে এবং এর মধ্যে একটা মাসের নাম রমজান হবে, এই নিয়মের কোন পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। কথা বুঝতে পারতেছেন? কিয়ামত পর্যন্ত যত বৎসরই হোক প্রত্যেকটা বৎসর কত মাসে হবে? কোন বৎসর এগারো মাসেও হবে না, কোন বৎসর তেরো মাসেও হবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলি বৎসর আসবে সবগুলি বৎসর হবে বারো মাসে, এবং বারো মাসের মধ্যে একটা বৎসর একটা মাস রমজান অবশ্যই হবে। এই জন্য কোন মাসে রোজা রাখা ফরজ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন শাহরু রমাদান, এই অবস্থার পরিবর্তন নাই। স্থায়ী বিধান দিয়া দিলাম রমজান মাসে রোজা রাখা ফরজ, এর কোন পরিবর্তন হবে না। চিন্তা গবেষণা করে মাস নির্ধারণ করতে হবে না, মাসের নাম সুস্পষ্ট। কিন্তু আল্লাহ তখনই জানতেন প্রতি বৎসরের রমজান সুনির্দিষ্ট দিনের সংখ্যায় হবে না, কোন বৎসরের রমজান হবে উনত্রিশ দিনে, কোন বৎসরের রমজান হবে ত্রিশ দিনে। বলেন দিনের সংখ্যা স্থায়ী না পরিবর্তনশীল? কাজেই যদি আল্লাহ বলে এটাও সুস্পষ্টভাবে বলে দিতেন যে রমজান মাসে আসলে রোজা রাখতে হবে ত্রিশ দিন, তাহলে রমজানের 29 দিন যে বছর ঈদের চাঁদ দেখা যাইতো ওই দিন আল্লাহর কথা 30 শব্দটা পুরা করার জন্য ঈদের দিনও রোজা রাখতে হইত। কথা বুঝতে পারছেন? তাহলে দিনের সংখ্যা সুস্পষ্ট বলাটা মানুষের জন্য সুবিধাজনক না অস্পষ্ট রাখাটা সুবিধাজনক? তাইলে যে যে নিয়ম স্থায়ী ওই নিয়ম সম্পর্কে বিধান দিচ্ছেন সুস্পষ্ট ভাষায়, যে নিয়ম অস্থায়ী পরিবর্তনশীল এই নিয়ম সম্পর্কে বিধান দিয়েছেন সুস্পষ্ট ভাষায় নয় অস্পষ্ট ভাষায়। এই অস্পষ্ট ভাষার সময় মতো সুস্পষ্ট বিধান সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ধার করে জাতির সামনে পেশ করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে বলেছেন মুস্তাহিদ ইমামরা এই সমস্ত অস্পষ্ট কথাগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বের করে জাতির সামনে পেশ করবে। এবার সেই আয়াতটাও বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَإِلَى الرَّسُولِ অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম পালন করো, তারপরে বলেন রাসুলের হুকুম পালন করো, তারপরে বলেন উলুল আমরের হুকুম পালন করো, তারপরে বলেন উলুল আমরগণ যদি একমত হতে না পারেন তাহলে যাদের মত কুরআন হাদিস থেকে উদ্ভূত তাদের অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত ওলি, এই তিন গুণে একজন মানুষের মধ্যে একত্র হওয়া সাধারণ ব্যাপার নয়। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কুরআনও, সারা পৃথিবী বিখ্যাত দার্শনিকও, আবার সারা পৃথিবীর বিখ্যাত ওলিও, এরকম এক ব্যক্তি হওয়া বড় কঠিন ব্যাপার। এইরকম একজন পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কুরআন দার্শনিক ওলি ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তার তফসিরের অমর গ্রন্থ যা সারা পৃথিবীর মুসলমানেরা যাকে ফলো করে থাকে, নাম তফসিরে কবির। এই তফসিরে কবিরে সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে, আল্লাহ যে বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর হুকুম মানো, সাথে সাথে আবার বলেছেন রাসুলের হুকুম মানো। আল্লাহর হুকুম মানলে আবার রাসুলের হুকুম মানবো কেন? আল্লাহর হুকুম কি আমাদের জন্য যথেষ্ট নয়? জবাব হইল, অনেক কথাই আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলেননি, না বলারও কারণ থাকতে পারে কিনা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন। অনেক কথা আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলেননি, সুতরাং কোরআনে যদি কোন বিষয়ের সমাধান না পাও তখন রাসুলের হাদিসে সেই বিষয়ের সমাধান তালাশ করো। এই জন্য এই আয়াতে আগে বলেছেন আল্লাহর হুকুম মানো কতক্ষণ? কোরআনের মধ্যে সুস্পষ্ট সমাধান পাইবে যতক্ষণ। এরপরে বলেন রাসুলের হুকুম মানো কখন? কোরআনের সমাধান পাবে না যখন। কথা বুঝতে পারেন? তাহলে আমরা কোরআন রে ফলো করব কতক্ষণ? সুস্পষ্ট সমাধান কোরআনে পাওয়া যাবে যতক্ষণ। কোরআন বাদ দিয়া হাদিসে সমাধান তালাশ করতে যাব কখন? কোন বিষয়ের সমাধান কোরআনে পাব না যখন। কথা বুঝে আছে? আগের উদাহরণটাই বুঝেন, কোরআনে আল্লাহ কতদিন রোজা রাখতে হবে রমজান মাসে দিনের সংখ্যা সুস্পষ্টভাবে বলেননি, হাদিস শরীফে আল্লাহ রসুল বলে দিয়েছেন। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন চন্দ্রমাস 29 হতে পারে কোনো কোনো বৎসর, 30 হতে পারে কোনো কোনো বৎসর, কিয়ামত পর্যন্ত কোনদিন কোন চন্দ্রমাস 28 দিনেও হবে না, 31 দিনেও হবে না, হয়তো 29 আর না হয় 30, হয়তো 29 আর না হয় 30 হবে। হ্যাঁ আমার উম্মতেরা, সুতরাং কোন বৎসর রমজান মাসে রোজা তোমরা কতদিন রাখবে তোমরা বুঝবে কিভাবে? আল্লাহ তো দিনের সংখ্যা কোরআনে বলেননি, 29 দিন রাখবেও বলেননি, 30 দিন রাখবেও বলেননি, আল্লাহ অস্পষ্ট রেখেছেন। সেই অস্পষ্টতার সুস্পষ্ট সমাধান শোনো, যেই বছরের রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা নতুন চন্দ্র দেখা যাবে, শরীয়ত সম্মত ভাবে চন্দ্র দেখা সাব্যস্ত হবে, সেই বছর রোজা রাখবে 29 দিন। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা নতুন চন্দ্র দেখা সাব্যস্ত হবে না শরীয়তের বিধান মতে, সেই বছরই এই মাসটা গণ্য হবে তৃষা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, হে ইমানদারগণ আল্লাহর হুকুম মানো। এবার বলুন কতক্ষণ? সুস্পষ্ট বিধান কোরআনে পাওয়া যাবে যত। তারপরে বলেন রাসূলের হুকুম মানো। এবার বলেন কোন সময়? কোরআনের মধ্যে সুস্পষ্ট সমাধান পাওয়া যাবে না যে সময়, তখন তোমরা রসুলের হাদিস তালাশ করে দেখো রসুল সুস্পষ্ট সমাধান দিয়েছেন কিনা। অথচ কোরআন যেমন, কোরআনের আয়াতগুলি যেমন সীমিত, রাসুলের জীবদ্দশায় নাজিল হয়ে সমাপ্ত হয়ে গেছে, রাসুলের হাদিসগুলিও সীমিত। রাসুল দুনিয়াতে থাকাকালেই রাসুলের হাদিসগুলি উম্মতের হাতে সমঝাইয়া দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে। সুতরাং রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এমন কোন সমস্যা যদি তোমাদের সামনে আসে যার সমাধান কোরআনেও তালাশ করে পাও না, হাদিসেও তালাশ করে পাও না, এরকম সমস্যা যদি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, যে বিষয়ের সুস্পষ্ট সমাধান কোরআনেও পাবে না হাদিসেও পাবে না, সেই বিষয়ের সমাধান উলুল আমরের কাছে অনুসন্ধান কর। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন উলুল আমর বলতে কি বুঝায়, তফসিরের কিতাবে লিখেছেন উলুল আমরের ব্যাখ্যা দুইটা। উলুল আমরের একটা ব্যাখ্যা হইল দেশের সরকার, আর একটা ব্যাখ্যা হইল মুস্তাহিদ ইমামগণ। তোমরা দেশের সরকারের আদেশ মানবে কতক্ষণ? তার আদেশ তোমার শরীয়তের বিরুদ্ধে না হবে যতক্ষণ। সরকার যদি অমুসলিম হয় আর সরকারে যদি এমন আইন জারি করে যে আইন ইসলামের বিরোধিত নয় বরং দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, জনগণের শান্তির জন্য সরকারে যদি আইন করে, এই সরকার যদি অমুসলিম হয় এই সরকারের আইন পালন করা তোমাদের উপর ফরজ। এর একটা উদাহরণ শোনেন, আমেরিকান সরকারের আইন মতে গাড়ি চালাইয়া যাইতে হয় রাস্তার বাম পাশ দিয়া না ডাইন পাশ দিয়া? কোন পাশে দিয়া? ডাইন পাশে দিয়া। আর বাংলাদেশ সরকারের আইন মতে গাড়ি চালাইয়া যাইতে হয় রাস্তার বাম পাশ দিয়া। এখন যদি বাংলাদেশের কোন মুসলমান বলে যে রাসুল বলেছেন রাস্তার ডাইনে চলো, সরকারে কয় বায়ে চলো, মানি না সরকার ডাইনে চলবো, অ্যাক্সিডেন্ট হবে কিনা? অ্যাক্সিডেন্ট হবে। আমেরিকান সরকারে যে রাস্তার ডাইনে গাড়ি চালান এরকম করছে যে রসুলের সুন্নত পালন করার লাগে না, আমেরিকান সরকারের মাহনাদের নবীর সুন্নত পালন করা না করায় আমেরিকান সরকারের কিছু যায় আসে না দুনিয়াতে, আখেরাতে টের হইবে যায় আসে কিনা, কিন্তু দুনিয়াতে কিছু যায় আসে না। আমেরিকান সরকার রাস্তার ডাইন পাশে গাড়ি চালাইয়া যাওয়ার জন্য নির্দেশ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত হিসাবে নয়, যা তার ক্ষমতা বলে। কাজেই আমেরিকায় যদি বসবাস করেন তাহলে নবীর সুন্নত এটা এমন একটা সুন্নত যেটা পালন করতে না পারলে গুনাহ হবে না। সুতরাং এটা যদি পালন করতে না পারলে গুনাহ হবে না, অথচ সরকারের আইন লঙ্ঘন করে আপনি আমেরিকায় বাম সাইডে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হইলে যাবতীয় ক্ষয়ক্ষতির দায়িত্ব আপনাকেই বহন করতে হবে এবং সরকারের আইনে আপনার পানিশমেন্ট হবে, এই জন্য এখানে ডান পাশেই গাড়ি চালাতে হবে, সরকারের আইন মানতে হবে। এই উদাহরণটা বুঝতে যদি কারো কিছু অসুবিধা হয় তার একটু সহজ একটা উদাহরণ দিচ্ছি শুনে। ট্রাফিক সিগন্যাল আছে, একটা লাল একটা সবুজ। লাল সিগন্যালের নিয়ম হইল সামনে যাওয়া যাবে না, সবুজ সিগন্যালের নিয়ম হইল সামনে যাওয়া যাবে। এই নিয়মটা আল্লাহ কোরআনে দিয়া দিছেন না রসুল হাদিসে দিয়া দিছেন না, আল্লাহও দিছেন না রাসুলেও দিছেন না। লাল বাত্তি জ্বালাইলে গাড়ি থামতে হবে আর সবুজ বাত্তি জ্বালাইলে গাড়ি চালাইতে হবে, এই আইন আল্লাহরও নয় রাসুলেরও নয়, এই হুকুম আল্লাহও করেননি রাসুলও করেননি, করেছে সরকার। কেন করেছে? এই আইনে আমার ইমান ইসলামের কোনো ক্ষতি হয় না। এই আইন কেন করেছে? আমরা অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনার থেকে বাঁচার জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের উপকারের জন্য। সরকার বেঈমান হইলেও, সরকার অমুসলিম হইলেও, যে আইন আমার ইমানের বিরুদ্ধে যায় না, যে আইন আমার শান্তির জন্য করে, যে আইন আমার সুবিধার জন্য করে, এই আইন পালন করা ফরজ। সুতরাং এই আয়াতে উলুল আমর বলতে প্রথম নম্বর ব্যাখ্যা হইল সরকারের আইন পালন করো, আল্লাহর হুকুম পালন করো যদি কোরআনে সুস্পষ্ট সমাধান পাও, রসুলের হুকুম পালন করো যদি হাদিসে সুস্পষ্ট প্রমাণ পাও, কুরআন হাদিস বিরোধী, কুরআন হাদিসের বিরোধী হয় না এমন আইন যদি সরকার করে তোমাদের উপকারের জন্য, তাইলে সরকারের হুকুম পালন করো। এই সময় কুরআন হাদিসের বিরুদ্ধে না গেলে সরকারের হুকুম পালন করার কথাই বলা হয়েছে। এই জন্য উলুল আমরের এক নম্বর ব্যাখ্যা হইল সরকার। সুরায় নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রথমে বলেছেন আল্লাহর হুকুম পালন করো। কোন সময়? কোরআনে সুস্পষ্ট সমাধান পাওয়া যায় যে সময়। দুই নম্বরে বলেছেন রাসুলের হুকুম পালন কর। কোন সময়? কোরআনে পাওয়া যায় না যে সময়। তিন নম্বরে বলেছেন উলুল আমরের হুকুম পালন কর। কোন সময়? যে ব্যাপারে কোরআনেও কিছু বলে না হাদিসেও কিছু বলে না। লাল বাত্তি জ্বালাইলে গাড়ি চালাইতাম না সবুজ বাত্তি জ্বালাইলে গাড়ি চালাইতাম, এই ব্যাপারে কোরআনেও কিছু কয় না হাদিসেও কিছু কয় না। সরকারে যদি কয় তো যেভাবে কয় সেভাবে চলো। উলুল আমরের এক ব্যাখ্যা কি হইল? সরকার। উলুল আমরের দুই নম্বর ব্যাখ্যা হইল মুস্তাহিদ ইমাম। এটা দেশের ব্যাপার, দশের ব্যাপার, সমাজের ব্যাপার, দুনিয়ার উন্নতির ব্যাপার, দুনিয়ার শান্তির ব্যাপার যদি হয় তাহলে সরকারকে ফলো করো, সরকারের হুকুম পালন করো। ধর্মের ব্যাপার যদি হয় এইটা পালন, কোনটা পালন করলে সওয়াব হবে কোনটা পালন করলে সওয়াব হবে না এমন ব্যাপার যদি হয় তাহলে সরকার নয়, মুস্তাহিদ ইমামগণ, যে কোরআন হাদিসের আলোকে যেই সমাধান বের করে দিবেন, সেই সমাধান বের করতে গিয়া সমস্ত মুস্তাহিদ ইমাম যদি ঐক্যমত পোষণ করেন তাহলে এটার নাম হইল ইজমা। কোরআনে যদি সুস্পষ্ট পাওয়া যায়, বিবরণ পাওয়া যায়, তাহলে আমার আমলের জন্য কোরআন দলিল। কোরআনে না পাইয়া হাদিসে যদি সমাধান পাওয়া যায় তাহলে আমার আমার আমলের জন্য হইল হাদিস দলিল। কোরআন হাদিসে পরিষ্কারভাবে আমি পাই না, মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিসের আলোকে সকলে ঐক্যমতে একটা সমাধান বাইর করিয়া দিলেন, ওই সমাধানে সব ইমামগণ যদি ঐক্যমত পোষণ করেন তাহলে এটার নাম ইজমা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলহি তফসিরে কবিরে লিখেছেন যে সুরায়ে নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন উলুল আমরের হুকুম পালন, এটি ডিস্টার্ব করে কেন? এই যে কোন সময় আওয়াজ হয় কোন সময় হয় না, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কবির কবিরে সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম পালন করো কোরআনের দলিলের দ্বারা, রসুলের হুকুম পালন করো হাদিসের দলিলের দ্বারা, উলুল আমরের হুকুম পালন করো মুস্তাহিদ ইমামগণ ঐক্যমতে যে সমাধান দেন সেই সমাধান গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ ইজমা যে ইসলামী শরীয়তের দলিল এই কথা বলে দিয়েছেন। আর যদি মুস্তাহিদ ইমামগণ একমত হইতে না পারিয়া যে বিষয়ের সমাধান কোরআনে পরিষ্কার ভাষায় পাওয়া যায় না, হাদিসে পরিষ্কার ভাষায় পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের ঐক্যমত পাওয়া যায় না, মুস্তাহিদ ইমামগণ সমাধান বাইর করতে গিয়ে একমত হইতে পারেন না, একজনে এইভাবে বলেন আর একজনে ওইভাবে বলেন, এই যে যেভাবেই বলেন যারাই ফলো করো সব হবে, এটা বুঝাইতে গিয়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল বলেছেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কোন কাজ করবে কোন কাজ করবে না, কোন কাজ করলে সব হবে কোন কাজ করলে সব হবে না সাব্যস্ত করার জন্য চারটা দলিল নির্ধারণ করে দিয়েছেন। এক নম্বর দলিলের নাম কোরআন, দুই নম্বর দলিলের নাম হাদিস, তিন নম্বর দলিলের নাম ইজমা, চার নম্বর দলিলের নাম কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটা হল মুসলমানের জিন্দেগীর সকল আমলের দলিল। এই কথাগুলি বুঝলে ইমাম আবু হানিফাকে কে অধিকার দিল কেরাত করতে লাগবে না বলার, মনে আছে প্রশ্ন? প্রশ্নের জবাব বুঝতে হলে এই কথাগুলি আগে বুঝা যেতে হবে। ইমাম শাফিঈকে কে অধিকার দিল সূরা ফাতিহা পড়া লাগবে এই কথা বলার, কথাগুলি বুঝে থাকলে এবার বলেন কে অধিকার দিল? আল্লাহ। কোথায়? সূরা নিসার 59 নম্বর আয়াত। আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান দুইটা দলিল ভালো রকম চিনেন, কোরআন এক দলিল আর হাদিস এক দলিল, আর বাকি দুইটা দলিল আলেমগণ চিনেন, সাধারণ মানুষ সবাই চিনে না। মুস্তাহিদগণের ইজমাও একটা দলিল, সাহাবায়ে কেরামের ঐক্যমত এটাও দলিল। ইজমা যে দলিল এটার আবার তিনটা স্তর। কোরআন হাদিসে পরিষ্কার সমাধান নাই এমন ব্যাপারে যদি সাহাবায়ে কেরাম একমত হইয়া গিয়া থাকেন, এটাই গোটা উম্মতকে মানতে হবে। কারণ সূরা নিসার 59 নম্বর আয়াতে ওই ঐক্যমত বা ইজমাকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দেওয়া হয়েছে। এর একটা উদাহরণ শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রসুলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতও নাই, রসুলের কোন হাদিসও নাই। সমস্ত সাহাবায়ে কেরাম একমত হইছেন একমাত্র আবু বকরই রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা কি মানেন আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন? মানেন? কোন দলিলের দ্বারা? ইজমা, ইজমা একমত। কাদের ইজমা? কোরআনের আয়াতে পাইয়া, রসুলের হাদিসে পাইয়া, না সাহাবায়ে কেরামের ঐক্যমত? সুতরাং ইজার নাম ইজমা। সাহাবায়ে কেরাম যদি কোন ব্যাপারে ঐক্যমত পোষণ করে থাকেন, পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। এইরকম নতুন সমস্যা যদি সাহাবায়ে কেরামের যুগে না আসিয়া তাবেইন তাবে তাবেইনের যুগে আসে, তাহলে তাবেইন তাবে তাবেইনের যুগের মুস্তাহিদ যারা, তারা যদি ঐক্যমত পোষণ করে দেখেন, সাইর মাযহাবের সাইর ইমাম যদি কোন ব্যাপারে একমত পোষণ করেন, কিয়ামত পর্যন্ত আর কোন আলেমের জন্য ওই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। সাইর মাযহাবের সাইর ইমামের যুগেও যে সমস্যা ছিল না, সাইর ইমাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একটা নয়া সমস্যা এলো। এই ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত আলিমগণ যদি একমত পোষণ করেন, যারা আলেম না তাদের ওই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোন অধিকার থাকে না। তাহলে ইজমার স্তর কটা হইল? তিনটা। একটা হইল সাহাবায়ে কেরামের ইজমা, একটা হইল মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হইল পরবর্তী যুগের আলিমগণের ইজমা। ইজমা ও ইসলামী শরীয়তের দলিল। কোন সুরার কত নম্বর আয়াতের দ্বারা আল্লাহ সাব্যস্ত করে দিলেন? সূরা নিসার 59 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ ইজমাকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিলেন। একজন ইমাম সাহেব একদিন আমারে জিজ্ঞেস করে, ইমাম আবু হানিফাকে ফলো করে নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বললেন অথবা রসুল কোন হাদিসে বললেন? আমি বললাম এই মসজিদ পাঞ্জাগানা নামাজ জমাতের সাথে পড়তে হইলে তোমাকে ফলো করতে হবে, এটা কোন আয়াত আর কোন হাদিস আছে? কি বলেন আপনারা? এই মসজিদ লরেন না সরতে হইলে তোমার সাথে রুকুতে যাইতে হবে, তোমার সাথে সেজদায় যাইতে হবে, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকো ততক্ষণ আমার দাঁড়ায় থাকতে হবে, ফলো কারে করলাম? তোমারে করলাম, তোমারে ভালো করার কথা কোরআনে কোরআন হাদিসের কোথায় আছে? যেমন ভাবে কোরআন হাদিসের কোথাও তোমাকে ভালো করার কথা নাই, কিন্তু তোমাকে ইমাম সাব্যস্ত করার পরে, তোমার পিছনে নিয়ত করার পরে তোমাকে ফলো না করলে নামাজ ক্যান্সেল হবে। ঠিক তেমনি ভাবে চার মজাবের চার ইমাম, ইমাম মুস্তাহিদ সাব্যস্ত হওয়ার পরে তাদের ফলো না করিয়া কোরআন হাদিস মানতে গেলে ক্যান্সেল হবে। গেল তিন দলিলের বিবরণ। মুসলমানের আমলের জন্য এক নম্বর দলিল কোরআন, দুই নম্বর দলিল হাদিস, তিন নম্বর দলিল ইজমা। ইজমার স্তর আবার কটা? তিনটা। সাহাবায়ে কেরামের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর পরবর্তী যুগের আলিমগণের ইজমা। যদি ইজমা না হয়, কোরআনে যে বিষয়ে সমাধান পাওয়া যায় না, যে সমাধান বাইর করতে গিয়া সাহাবায়ে কেরামের মধ্যে যদি দুই মত হইয়া যায়, সাহাবায়ে কেরামের দ্বারা যে বিষয়ের সমাধান পাওয়া যায় না, যে সমাধান বাইর করতে গিয়া সাইর মজাবের সাইর ইমামের যদি দ্বিমত হইয়া যায়, সাইর মজাবের সাইর ইমামের যুগে যেই সমস্যা ছিল না, পরবর্তী যুগের উদ্ভূত নূতন সমস্যার সমাধান দিতে গিয়া আলেমদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায়, তখন কি হবে? তখন যে কোনো একটা মত পোষণ পালন করলেই আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। এই সময়ের এক একটা মতের নাম এক একটা মাযহাব। আমাদের সমাজে এইরকম ভণ্ডিত হওয়া যায়, সূরা কেরাত পড়তাম, ইমামের পিছে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তাম না? পড়তাম না। ফরা যদি ঠিক হইয়া থাকে তেতো না ফরা ভুল, আর না ফরা যদি ঠিক হইয়া থাকে তেতো ফরা ভুল। অতিরিক্ত ভণ্ডিতি, অতিরিক্ত পণ্ডিতি। সহি বুহারী শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, বিভিন্ন সিহা সিত্তার কিতাবের হাদিসে আছে, যে সমস্ত বিষয় ওই মুস্তাহিদগণ ইস্তেহাদ করিয়া সমাধান বাইর করে। কোরআনে পরিষ্কার সমাধান নাই, হাদিসে পরিষ্কার সমাধান নাই। কোরআন হাদিসের বিশেষ জ্ঞানে জ্ঞানীরা কোরআন হাদিসের আলোকে যখন সমাধান বাইর করে, এই সমাধান বাইর করতে গিয়া যদি দুইজনের মধ্যে দ্বিমত হয়, আল্লাহর রাসুল বলেন সহি বুহারী শরীফের হাদিস, উভয় মতে সওয়াব আছে, কোন মতে গুনাহ নাই। রসুল সহি হাদিসে বলেন সমাধান বাইর করার দায়িত্ব যারা রাতে দেওয়া হয়েছে, এরা বাইর করতে গিয়া যদি এদের মধ্যে দ্বিমত হয়, উভয় মতে সওয়াব আছে, তোমারে কে কইছে পণ্ডিতি কইরা কইতা? একটা ঠিক হইলে আর একটা ভুল হইছে? এই ব্যাপারে আরো কিছু কথা শুনেন। একবার হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে এক যুদ্ধে পাঠাইলেন, বললেন এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন জায়গায় গিয়া গন্তব্যস্থলে গিয়া যেন আসরের নামাজ পড়া যায়। সাহাবায়ে কেরাম বিশেষ কারণবশত যাওয়ার পথে রাস্তায় দেরি হয়ে গেল, অবস্থা এমন দাঁড়াইল যে গন্তব্যস্থলে পৌঁছলে আর আসরের নামাজের টাইম থাকবে না। এখন তারা গবেষণায় শুরু করলেন, এখন কি করা যায়? রসুলের নির্দেশ গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ পড়া, আর আল্লাহর নির্দেশ সময় মতো নামাজ পড়া, এখন কি আল্লাহর হুকুম মানতাম না রসুলের হুকুম মানতাম? একদল তাদের মধ্যে দ্বিমত হইয়া দুই দল হইয়া গেল। একদল সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর হুকুম আমাদের চেয়ে রসুল ভালো বুঝেন, রসুল যেহেতু বলেছেন ওইখানে গিয়ে আসরের নামাজ পড়তাম, কাদি ওয়াক্ত রইল না গেল, এটা দেখা আমাদের ব্যাপার না, রসুলের কথা পালন করলাম কি না করলাম না সেটা দেখা আমাদের ব্যাপার, এরা নামাজ কাজা করিয়া সৌখানে গিয়ে সন্ধ্যার পরে আসর বললেন। এই সাহাবায়ে কেরাম এদের মধ্যে আর একদল বললেন যে রসুল বলেছিলেন এই জন্য নয় যে আমরা কাজা করে দেব, রসুল বলেছিলেন তাড়াতাড়ি যাওয়ার জন্য, অ্যাক্সিডেন্টলি যেহেতু দেরি হইয়াই গেল, এটা তো রসুল জানতেন না তখন যে আমাদের দেরি হয়ে যাবে, দেরি যেহেতু হয়েই গেল কাজী এখন রসুলের কথার প্রাধান্য না দিয়া আল্লাহর কথার প্রাধান্য দিয়া সময় মতেই নামাজ আদায় করতে হবে। একদল সাহাবায়ে কেরাম রাস্তায় আসরের নামাজ সময়ের ভিতরে পড়লেন, আর একদল সাহাবায়ে কেরাম গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ সন্ধ্যার পরে কাজা করলেন। এখতলাফ সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে কিনা ঘটনা রসুলের কাছে জানানি হইল, রাসুল দুনো দলকে সমর্থন দিয়েছে। ওখান তোমার পণ্ডিতি কই গেল? একটা শুদ্ধ হইলে আর একটা ভুল হইব কি বলেন? ইরম পণ্ডিতি অনেকে করে কিনা, কই একটা শুদ্ধ হইলে তো আর একটা ভুল হই, কোনটারে ভুল বুঝতাম? আল্লাহ রসুল বলেন একটাও ভুল না, ভুল না দুনোটা শুদ্ধ। আরেকটা উদাহরণ শোনে, রমজান মাসের দিনের বেলায় সন্ধ্যার সময় আকাশ গুলাটে মেঘাচ্ছন্ন, সূর্য অস্ত গেলে পরে ইফতার করা হইত। সূর্য অস্ত গেল কিনা জানার দুই ব্যবস্থা, একটা হইল আকাশ পরিষ্কার থাকলে চোখেই দেখা যায় সূর্য অস্ত গেল কিনা, আরেকটা হইল আকাশ গুলাটে বা মেঘাচ্ছন্ন থাকলে গড়ি সাথে থাকলে বোঝা যায় সূর্য অস্ত গেল কিনা। কিন্তু আকাশ গুলাটে অবস্থায় এমন এক জায়গায় একজন দুজন মানুষ গিয়া পৌঁছল, পথের মুসাফির হোক যাই হোক এমন এক জায়গায় গেল আকাশ গুলাটে, সূর্য ডুবলো কিনা তা দেখারও উপায় নাই আর নিজেদের সাথে গড়িও নাই, তখন কি ইফতার করা লাগবে না? করা লাগবে না? কোন সময় করবে? শরীয়তের বিধান বলে তোমার নিরপেক্ষ বিবেককে জিজ্ঞেস করো, মেঘলা আকাশে কি পরিমাণ অন্ধকার হইলে সূর্য ডুবে, মেঘলা আকাশে সূর্য ডুবলে পরে কি পরিমাণ অন্ধকার হয়, আর সূর্য না ডুবা অবস্থায় মেঘের কারণে আকাশ কি পরিমাণ অন্ধকার হয়, তোমার নিরপেক্ষ বিবেককে জিজ্ঞেস করো। তোমার বিবেক যদি এই নিরপেক্ষ বিবেক যদি বলে যতটুকু অন্ধকার হয়েছে, এখন আমার বিবেক বলে সূর্য ডুবে গিয়েছে, শরীয়ত বলে তোমার বিবেক যদি বলে সূর্য ডুবে গিয়েছে, তুমি ইফতার করো, সূর্য না ডুবলেও তোমার রোজা আল্লাহর কাছে হয়ে যাবে। এমত অবস্থায় দুইজনের একজনে কয় আমার মনে হয় সূর্য ডুবছে, ইফতার করলো, আরেকজনে কয় আমার মনে হয় সূর্য ডুবছে না, তোমার জন্য ইফতার করা যায় না। একজনে ইফতার করলো 10 মিনিট আগে, একজনে ইফতার করলো 10 মিনিট পরে, বলেন কার কার রোজা নষ্ট হইল? এখানে যদি দুইজন নিজের বিবেককে জিজ্ঞেস করে ইফতার করলে রোজা নষ্ট না হয়, তোমার পণ্ডিত গেল কই? এই বেটার রোজা ঠিক হয়ে থাকলে হি বেটার রোজা ভুল, আর হি বেটার রোজা ঠিক হয়ে থাকলে ই বেটার রোজা ভুল। এই পণ্ডিতি শরীয়ত নিয়ে পণ্ডিতি কাটে না, শরীয়ত কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা শরীয়ত প্রমাণিত হয়, কোন পণ্ডিতের পাণ্ডিত্যের দ্বারা ইসলামী শরীয়তের কোন বিধান প্রমাণিত হয় না। রোজাদার লইয়া ফন্ডিতি করে না, ফন্ডিতি করে ইমাম আবু হানিফা আর ইমাম শাফি লইয়া, দুই রোজাদারের ইখতিলাফ আর ইমাম আবু হানিফা আর ইমাম শাফির ইখতিলাফ একই পর্যায়ে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন মুক্তাদিদের জন্য সূরায়ে ফাতিহা পড়তে হবে না, ইমাম শাফি রহমাতুল্লাহ কোন কেরাতি পড়তে হবে না, ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন সুরায়ে ফাতেহা পড়তেই হবে। অধিকার পাইলেন কোথায়? এবার বলেন এতক্ষণের কথা বুঝে থাকে, এবার ইন্টার্ন লিখেছি, অধিকার পাইলেন কোথায়? আল্লাহ দিয়েছেন। কোন সুরার কত নম্বর আয়াতে? সুরেন্সার 59 নম্বর আয়াতে। আর রসুল? রসুল দেন নাই? কোরআন হাদিসে যদি সমাধান না পাও তোমরা ইস্তেহাত করে সমাধান বাইর করো, যাদের মধ্যে ইস্তেহাদের যোগ্যতা আছে, তাবেঈনের মধ্যে সবচেয়ে বেশি ইস্তেহাদের যোগ্যতা ছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, আর তাবে তাবেঈনের মধ্যে সবচেয়ে বেশি ইস্তেহাদের যোগ্যতা ছিল ইমাম শাফেঈ, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ। এবার একটা হাদিস শুনেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামন দেশের বাসিন্দারা যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ রসুল ইয়ামনের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন, একজন বিশিষ্ট সাহাবী, তার নাম ছিল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়ামন দেশের গভর্নর বানাইয়া তাকে পাঠাইতে চাইলেন। পাঠাইবার সময়, বিদায় দেওয়ার সময় মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার পক্ষ থেকে ওই দেশের গভর্নর হইয়া যাইতেছ, তুমি এই দেশের মানুষের সমস্যার সমাধান কিসের দ্বারা দিবে? মুআজ ইবনে জাবাল বলেন কোরআনের দ্বারা দেব। রাসূল বলেন কোরআনে যদি কোন বিষয়ের সমাধান না পাও, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এমন নতুন সমস্যা মানুষের জীবনে আসতে পারে কিনা যার পরিষ্কার সমাধান কোরআনে পাওয়া নেওয়া যাইতে পারে, আছে কিনা? এই জন্য রসুল জিজ্ঞাসা করেন কোরআনে যদি কোন বিষয়ের সমাধান না পাও। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন এমন কোন সমস্যা যদি নতুন ভাবে ইয়ামনবাসীর কাছে আসে, সমাধান দেওয়ার জন্য আমাকে আপনি পাঠাইতেছেন, আমি যদি কোরআনে এই সমস্যার সমাধান পাই না, তাহলে আমি আপনার হাদিস থেকে সমাধান নিব। রাসুল বলেন, ও মুয়াজ, হাদি আমার হাদিসে তালাশ করেও যদি এমন নয়, কোন সমস্যা যদি আসে যার সমাধান তুমি আমার হাদিসেও তালাশ করে না পাও, তখন তুমি সমাধান কিভাবে দিবে? হযরত মুয়াজ বলেন, আমি ইস্তেহাদ করব, আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে কোরআন হাদিসের বিধান এর আলোকেই আমি সেই নতুন সমস্যার সমাধান বের করার জন্য বিশেষ রকমের গবেষণা, এই গবেষণাকে ইসলামের পরিভাষায় ইস্তেহাদ বলা হয়। আমি ইস্তেহাদ করে সমাধান বের করব। তখন আল্লাহ রাসূল সন্তুষ্ট হইয়া তার এই কথাকে সমর্থন দিল। সুতরাং যে বিষয়ের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই বিষয়ের সমাধান ইস্তেহাদ করে বাইর করা আল্লাহর রাসূলের সমর্থিত কিনা? সমর্থিত। এবার শুনেন, যে বিষয়ের সমাধান কোরআনে পাওয়া যায় না অথবা পাওয়া যায় কিন্তু পরিষ্কার না, অথবা পরিষ্কারই কিন্তু একটা একরকম আর একটা আরেকরকম, তিন অবস্থায় সুস্পষ্ট সমাধান বাইর করার দায়িত্ব কোরআন হাদিস মুস্তাহিদ ইমামগণের হাতে অর্পণ করেছেন। কতটা অবস্থায়? তিন অবস্থায়। এক নম্বর, কোরআন হাদিসে যদি পাওয়া যায় না। দুই নম্বর, পাওয়া যায় কিন্তু পরিষ্কার না। তিন নম্বর, পরিষ্কারই কিন্তু একটা একরকম আর একটা আরেকরকম। এই তিন নম্বরটার উদাহরণ নেই, সবগুলি উদাহরণ একদিনে দিয়ে শেষ করা যাবে না, আপনাদের সময় শেষ হয়ে যাবে। তিন নম্বরটার উদাহরণ শুনেন, এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার নামাজে সূরায়ে ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। সমাধান অপরিষ্কার না পরিষ্কার? পরিষ্কার। সমাধান পরিষ্কার, তার নামাজ হবে না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কেরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। কখন কে দিল? এটা কি অপরিষ্কার না পরিষ্কার? এখন প্রশ্ন জাগে, সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজই হবে না, একদিকে রসুল বললেন আর একদিকে রসুল বললেন ইমামে পড়লে চলবে, মুক্তাদির ফরা লাগবে না, ওই হাদিসের দ্বারা বোঝা যায় পড়তেই হবে সকলের, এই হাদিসের দ্বারা বোঝা যায় ইমামে পড়লেই চলবে। পরিষ্কার সমাধান দুনো হাদিসই আছে, কিন্তু একটা মানলে আরেকটা মানা কঠিন, আরেকটা মানলে আরেকটা মানা কঠিন। এখন কি করতে হবে? এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আপনারা বলুন এখন কি করতে হবে? এখন সমাধান, এখন সমাধান ওই মুস্তাহিদ ইমামগণ সমাধান বের করে দেবেন। এই হাদিসগুলির সমাধান বাইর করতে গিয়া ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রথম হাদিস দলিল সর্বলোকেরই সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, এই হাদিসটা দুই দল লোকের জন্য, একদল যারা একা একা নামাজ পড়ে আর একদল যারা ইমামতি করে, এই দুই দলের জন্য রসুলের ওই হাদিস, যে হাদিসে রসুল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আর তৃতীয় আর একদল যারা একা নামাজ পড়ে না, জমাতে পড়ে কিন্তু ইমাম হইয়া নয় মুক্তাদি হইয়া, এদের জন্য রসুলের সেই হাদিস যে হাদিসে রসুল বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কেরাআতুন, যে ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। ইমাম আবু হানিফার ফয়সলা মত দুনো হাদিস আমল করা যায়, ইমাম শাফির ফয়সলা মত এক হাদিস আমল করলে আর এক হাদিস রহিত হইয়া যায়। কোনটা উত্তম? কোনটা উত্তম? এক হাদিস আমল করে আরেক হাদিস রহিত করে দেওয়া উত্তম, না সকল হাদিসের উপর আমলের রাস্তা বাইর করা উত্তম? এই জন্য ইমাম আবু হানিফা হইলেন শ্রেষ্ঠ ইমাম। ইমাম আবু হানিফা এমন ভাবে ইস্তেহাদ করেছেন যাতে সবগুলি হাদিসের উপর আমল করা যায়, কোন হাদিসের আমল যেন বাদ না হয়। এর আরেকটা উদাহরণ শুনেন, তকবীরে তাহরিমার পরে নামাজে হাত বান্ধার বেলায়, কোন কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধতে হবে, কোন কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধতে হবে। তা হাত বান্ধার হাদিস কত প্রকার হইল? সিনা নামটাও পরিষ্কার, নাভির নিচ নামটাও পরিষ্কার। ই হাদিস মানলে ওই হাদিস মানার উপায় নাই, ওই হাদিস মানলে ই হাদিস মানার উপায় নাই। বলেন এমন সময় কি করতে হবে? মুস্তাহিদ ইমামগণের গবেষণার দ্বারা ফয়সলা বের করতে হবে। হযরত ইমাম আবু হানিফা বলেন, সিনায় হাত বান্ধার হাদিসগুলি আমল করবে নারীরা, আর নাভির নিচে হাত বান্ধার হাদিসগুলি আমল করবে পুরুষেরা। বলেন কোন হাদিস আমল থেকে বাদ গেল? এখন আপনারা নারীরাও যদি সিনায় হাত বান্ধেন, আপনারা পুরুষেরাও যদি সিনায় হাত বান্ধেন, নাভির নিচে হাত বান্ধার হাদিসগুলি রাখবেন কোথায়? এবার বুঝে থাকলে বলেন, হাদিস আমরা বেশি বুঝলাম না চারো মজাবের মধ্যে সবচেয়ে বেশি বুঝলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি? সবচেয়ে বেশি রসুলের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সবগুলি হাদিস আমল করার ব্যবস্থা প্রদান করে দিয়েছেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন আমরা বুঝি মুসলমানের জীবনের কোন কাজে সওয়াব আছে, কোন কাজে সওয়াব নাই, কোন কাজে গুনাহ আছে, কোন কাজে গুনাহ নাই। এক কথায় মুসলমানের জিন্দেগীর সকল আমল প্রমাণ হওয়ার জন্য সর্বমোট দলিল কতটা? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, তফসিরে কবিরে লেখেন আতিউল্লাহ বলে আল্লাহ কুরআনকে দলিল সাব্যস্ত করেছেন, আতিউর রাসূল বলে আল্লাহ হাদিসকে দলিল সাব্যস্ত করেছেন, উলিল আমরি মিনকুম বলে ইজমাকে দলিল সাব্যস্ত করেছেন, ফাইন তানাযাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের মজহাবকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন। মুস্তাহিদ ইমামগণের মজহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম আবু হানিফার মজহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম শাফেঈর মজহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম মালিকের মজহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম আহমদ বিন হাম্বলের মজহাব ইসলামী শরীয়তের দলিল। এখন দুই মজাবে যদি দুইভাবে কয়, একটা ভুল আর একটা শুদ্ধ, একটা সওয়াব আর একটা গুনাহ, না দুটাতে সওয়াব? কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফ আছে, সিয়াসিত্তার আরো বহু কিতাবের হাদিসের কিতাব আছে। আল্লাহ রাসূল বলেন দুই মুস্তাহিদ ইমাম যদি সমাধান দুইভাবে দেন, দুটোতেই সব আছে, যারাই ফলো করবা তোমরা সব পাইবা আল্লাহর কাছে। চার মজহাবের অনুসারীদের মধ্যে, কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, চার মজহাবের অনুসারীদের মধ্যে কোন রেষারেষি নাই, কোন কুন্দল নাই, কোন হিংসা নাই, কোন বিদ্বেষ নাই। আমি ইমাম আবু হানিফাকে ফলো করে মুক্তাদি অবস্থায় নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ি না, ইমাম শাফির অনুসারীরা পড়ে আমি তাদেরকে শ্রদ্ধা করি। ইমাম শাফির অনুসারীরা ইমামের সাথে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ে আমরা ইমাম আবু হানিফার অনুসারীরা পড়ি না, কিন্তু আমাদেরকে তারা শ্রদ্ধা করে। কোন হিংসা নাই, কোন বিদ্বেষ নাই, কোন দুকুন্দল নাই, কোন ঝগড়া নাই, কোন ফসাদ নাই, চার মজাবে কোন ঝগড়া নাই, ফসাদ নাই। কিন্তু ইমাম আবু হানিফার কোন ফলোয়ার যদি ইমাম শাফির ফলোয়ারকে হিংসা করে, সে বাড়াবাড়ি করল, কি করল? বাড়াবাড়ি করল, এই বাড়াবাড়ি গুনাহ। ইমাম শাফির কোন ফলোয়ার যদি ইমাম আবু হানিফার ফলোয়ারকে হিংসা করে, সে বাড়াবাড়ি করল। আল্লাহ রসুল বলেছেন সেও সবের কাজ করে, তুমিও সবের কাজ করো, আমি আমার পদ্ধতি এসে সবের কাজ করি, সে তার পদ্ধতি এসে সবের কাজ করে। একজন সবের কাজ করে তার পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে আমি তারা হিংসা করবো কেন? আমি তাকে বাতিল মনে করবো কেন? আমি তাকে ভ্রান্ত মনে করবো কেন? সুতরাং এক মজহাবওয়ালা আর এক মজহাবওয়ালার যদি বাতিল মনে করে, ভ্রান্ত মনে করে, তাইলে এই বাতিল মনে করাটা বাতিল, ভ্রান্ত মনে করাটা ভ্রান্ত। এই জন্য সাইর মজাবে কোন হিংসা বিদ্বেষ নেই। এখন প্রশ্ন হইল এক ব্যাপারে ইমাম আবু হানিফাকে ফলো করব, আর এক ব্যাপারে ইমাম শাফিকে ফলো করব, আর এক ব্যাপারে ইমাম মালিককে ফলো করব, আর এক ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বলকে ফলো করব, কারণ তারা সবাই তো সার্টিফিকেটওয়ালা, তারাই তো যোগ্য। এটা কেমন হবে? এটা এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, যেই ব্যক্তি না খানাফি মাজাবের ফলোয়ার, না শাফি মাজাবের ফলোয়ার, না মালিকি মাজাবের ফলোয়ার, না হাম্বলি মাজাবের ফলোয়ার, না সাইর মাজাবের সাইর ইমামের সমতুল্য যোগ্যতা রাখে কোরআন হাদিসের বেলায়। বর্তমান দুনিয়ার কোন মানুষটা, কোন আলেমটা সাইর মাজাবের সাইর ইমামের সমান যোগ্যতা রাখে? এটাও না, তাদের সমান যোগ্যতা রাখে না। আল্লাহ রসুল হাদিসে প্রথমেই বলেছে, আল্লাহ রসুল হাদিসে বলে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম, দুই নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান তাবেঈন, তিন নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান তাবে তাবেঈন, সাহাবায়ে কেরামের পরে ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ মুসলমান, আবু হানিফার যুগের পরে তিন মজাবের তিন ইমাম শ্রেষ্ঠ মুসলমান, তারা সবচেয়ে বেশি বুঝেছেন আমাদের চেয়ে কোরআন হাদিস। কিন্তু হ্যাঁ, সাইর মজাবের কেউ রে ভালো করে না, কয় আমি ডাইরেক্ট হাদিস ফলো করি, ডাইরেক্ট হাদিস ফলো করি। আমি একসময় কুয়েত সফরে গেছিলাম, ওইখানে গিয়া দেখলাম মাগরিবের আজানের পরে তারা দুই রাকাত নফল পড়ে, নফল ফইরা এরপরে একামত দিয়া ফরজ নামাজ শুরু করে। আমি চিন্তা করলাম আমার আমার মজাবের ইমাম আবু হানিফা নিষেধ করেছেন, আমার মজহাবের ইমাম আবু হানিফা নিষেধ করেছেন সাবধান, মাগরিবের আজানের পরে জমাত শুরু করতে দেরি করা যাবে না, যত দেরি করবে ততই মকরু হবে, যত দেরি করবে ততই মকরু হবে। এরা কুয়েতের আলেমরা আমার ইমাম আবু হানিফার থেকে বেশি বুঝে না, আমি পড়ব না, আমি বসে থাকি আর তারা পড়ে, আর আমার প্রতি চোখ রাঙ্গায়। আমি মনে মনে করি ইচ্ছা মতো চোখ রাঙ্গাও, এতে আমার কিছু আসে যায় না, কথা কইলে পরে বোঝা যাবে কার দলিল কি পরিমাণ আছে। চোখ রাঙ্গাইতে রাঙ্গাইতে হঠাৎ একদিন এক শেখ বলেই ফেলল, হাদিস শরীফে আছে বাইনা কুল্লি আজানাইনে সালাতুন, প্রত্যেক আজান আর একামতের মধ্যে নফল নামাজ আছে, তুই পড়বে না কেন? আমার এক হাদিস শরীফে আছে বাইনা কুল্লি আজানাইনে সালাতুন, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নফল নামাজ আছে, বললেন না করে? আমি জিজ্ঞেস করলাম এই ব্যাপারে কি হাদিস শুধু একটা না আরো আছে? আমার জানা মতো এই ব্যাপারে কোন হাদিস নাই। আমি বললাম আমার জানা মতো এই ব্যাপারে আরো হাদিস আছে, কোন হাদিস দেখা? আমি এখন তো মাগরিবের জমাত কায়েম হইব, জমাতের পরে বইবে কোন হাদিস দেখাইব? কি আর জমাতের পরে বইতো, সালাম ফিরানির পরে সুন্নত নাই, নফল নাই, কিচ্ছুই নাই, তার যেমন খে ঠেলাই আছে না মসজিদ দিয়ে বের করে আল্লাহ জানে, ফাইলা বই না দারাজ করিয়া। মাগরিবের ফরজ না তিন রাকাত ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ মুয়াক্কাদা, এশার চার রাকাত ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ মুয়াক্কাদা, ফজরের দুই রাকাত ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নত নামাজ মুয়াক্কাদা, জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত, আর জোহরের চার রাকাত ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা, জুমার নামাজের দুই রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত, এবং ফরজ নামাজের পরের চার রাকাত দুমরা সুন্নত মুয়াক্কাদা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সুন্নতে মুয়াক্কাদা যারা রেগুলার আমল করে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে, সুন্নতে মুয়াক্কাদা যারা লঙ্ঘন করে অভ্যাস করে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। শেখ জামায় এত লম্বা, ফায়ের গিরা না ফায়ের তালু পর্যন্ত লাগাল ভাই, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গায়ের জামা ফাজামা ইত্যাদি যারা এত লম্বা ফিন্দে যে লম্বা হওয়ার কারণে পায়ের গিরা লাগাল পায়, ফার্সি ভাষায় গিরা কয়, বাংলা ভাষায় কয় গিট, আরবি ভাষায় কয় কাব, আপনারা ইংলিশে কি কোন আমি জানি না, অ্যাঙ্কল, ইজা সোয়াইয়া যদি জামা ফিন্দ, ইজা সোয়াইয়া যদি ভাজামা ফিন্দ, আল্লাহর রসুল বলেন তোমার ঠ্যাং জাহান্নামী, ঠ্যাং জাহান্নাম যাইব তারে জান্নাতে ফুসাইয়া। হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে ঠ্যাঙ্গের কথা বলেছেন কেন, অপরাধ ঠ্যাঙ্গের দ্বারা করেছ, এর অর্থ এই নয় যে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া তোমার ঠ্যাং জাহান্নামে যাইবে, বরং হাদিসের অর্থ হইল তোমার ঠ্যাংগে তোমারে জাহান্নামে নিয়ে যাইবে। কোন হাদিস কারে শিখাইবেন? আহলে হাদিসের তো অভাব নাই, আহলে হাদিসের তো হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী কোন মুসলমান হতে পারে না, সুন্নতের অনুসারী মুসলমান হতে পারে। হাদিসে আছে আল্লাহ রসুল একত্রে নয় বিবি রেখেছেন, অনুসারী হওয়া যাবে? হাদিসে আছে সাময়িক বিবাহের কথা, হালাল না হারাম? হারাম। আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে, যে হাদিস নবী নিজে আমল করেছেন, উম্মতকে আমলের জন্য নির্দেশ দিয়েছেন, ওই হাদিস হইল সুন্নত। যে হাদিস নবী আমল করেছেন, উম্মতকে আমল করতে নিষেধ করেছেন, ওইটা আমার জন্য অনুসরণযোগ্য নয়, এটা আমার জন্য সুন্নত নয়। কথা বুঝতে পারলেন কিনা? পরে এই কুয়েত সরকারের সরকারি লাইব্রেরিতে গেলাম, সেখানে দেখলাম কুয়েত সরকার বড় উদার, বড় ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তখনকার কুয়েত সরকারের কথা বলি, সরকারি লাইব্রেরিতে বিশাল এক গড় আছে, এটাতে শুধু হানাফি মজাবের কিতাব, বিশাল আরেক গড়, এটার মধ্যে শুধু শাফি মজাবের কিতাব, আরেক গড়ে শুধু মালিকি মজাবের কিতাব, আরেক গড়ে শুধু হাম্বলি মজাবের কিতাব। তালাশ করতে করতে করতে করতে লাইব্রেরির থেকে কিতাব বাইর করলাম, বাইর করে দেখলাম যে কিতাবটা ওইখানে আছে, এই কিতাবটা আমি যে রুমে থাকি সেই রুমের সংলগ্ন মসজিদেও আসে, মসজিদের রুম থেকে গিয়ে হাদিস ওই কিতাবটা বাইর করলাম। বাইর করে দেখলাম এক হাদিসে আছে প্রত্যেক আজানের এবং একামতের মধ্যে নফল নামাজ আছে, আরেক হাদিসে আছে বাইনা কুল্লি আজানাইনে সালাতুন ইল্লাল মাগরিব, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নফল নামাজ আছে কিন্তু মাগরিবের বেলায় নাই। আমার কি কইছিল মনে আছে কথা? আমি বললাম এই ব্যাপারে কি হাদিস শুধু একটা? কয় আমার জানা মতো একটাই। আমি বললাম আমার জানা মতো আর একটা, কয় কোনটা দেখা? আমি খুব বইস দেখাইমু, বইছে না। এবার বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি কোন হাদিস আমল থেকে বাদ দিলেন না সব হাদিস আমলের ব্যবস্থা দিলেন? যত হাদিস উম্মতের জন্য অনুসরণযোগ্য সবগুলি হাদিস কিভাবে আমল করা যায় সেই ব্যবস্থা সব থেকে বেশি সুবিধাজনক ভাবে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি প্রদান করেছেন। তারপরও ইমাম শাফির যদি ভিন্ন মত হইয়া থাকে সহি বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত, ওইটাও সওয়াবের কাজ, এইটাও সওয়াবের কাজ। বেশির থেকে বেশি আমরা এটা বলতে পারি ইমাম শাফির সমাধানটা উত্তম নয়, ইমাম আবু হানিফার সমাধানটা উত্তম। কাজেই কেউ যদি, আমরা যারা ইমাম আবু হানিফার ফলোয়ার, আমরা মুক্তাদি অবস্থায় নামাজ পড়ি সময় সুরায়ে ফাতিহা পড়ব না। হাদিসে এর দলিল আছে, কোন হাদিস? মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমাম লাহু কেরাআতুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা যখন ইমামের ইসের নামাজ পড়ে তখন তারা সুরায়ে ফাতিহা করবে, তারার পক্ষে হাদিস দলিল। আল্লাহ রাসূল বলেন লা সলাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, তারার দলিল হাদিস, আমাদের দলিল হাদিস। যে কোনো হাদিস মতে যে কোনো ইমামের ব্যাখ্যা মতে আমল করলে সব পাওয়া যাবে, কিন্তু যেই লোকটা না সাইর মজাবের সাইর ইমামের মতো হাদিস জানে না সাইর ইমামের মজাব মানে, না জানে না মানে, সে যদি সুরায়ে ফাতিহা পড়ে তবুও জবাব দিতে হবে কোন দলিলে পড়ছ, যদি না পড়ে তবুও জবাব দিতে হবে কার কথায় সারছ। আমরা যারা সুরায়ে ফাতিহা পড়ি না আমরা ইমাম আবু হানিফার কথায় সারছি, আর শাফি মাযহাবের যারা পড়ে এরা ইমাম শাফির কথায় সারছে। তুমি তো হাদিস জানো না, সাইরো মাযহাব মানো না, পড়লে জবাব দিতে হবে কার কথায় পড়লো, আর সারলে জবাব দিতে হবে কার কথায় সারলো। আমাদের পড়লেও জব লাগবে না, সারলেও জব লাগবে না। আমরা যারা পড়ি আমরা জব দিব ইমাম শাফির কথায় পড়ছি, আমরা যারা সারছি আমরা জব দিব ইমাম শাফি আবু হানিফার কথায় সারছি। তুমি শাফিও মানো না আবু হানিফাও মানো না, পড়লেও বলতে হবে কার কথায় পড়লা, সারলেও বলতে হবে কার কথায় সারলা। এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ শুনেন। ধরেন আপনাদের নিউ ইয়র্ক শহরে সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার আছে মাত্র চারজন, একটা কথার কথা, হয়তো বা ডাক্তার আরো অনেক আছে, কথাটা বোঝার জন্য বলতেছি এক্সাম্পল স্বরূপ, আপনাদের নিউ ইয়র্ক শহরে সরকারি সার্টিফিকেট দাঁড়িয়ে ডাক্তার আছে চারজন, একজন আপনার ডিসেন্টি হইল, একজন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেন, এই ডাক্তার বলল তোমার কোন ঔষধ খাইতে হবে না, খানাপিনা একটু একটু বেঁচে খাও, একটু বাসিয়া খাও, আর বেশি করে ঠান্ডা পানি খাও, এক ডাক্তারের প্রেসক্রিপশন। আর এক ডাক্তারে কয় শুধু পানি খাইলে আর খানা ঠিক করলে হবে না, তোমার কিছু ট্যাবলেটও খাইতে হবে। আর এক ডাক্তারে কয় শুধু একটা ট্যাবলেটে হবে না, আর একটা ক্যাপসুলও সাথে লাগবে। আর এক ডাক্তারে কয় শুধু ট্যাবলেটে আর ক্যাপসুলে হবে না, তোমার ইঞ্জেকশনে দেওয়া লাগবে। চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেট দাঁড়িয়ে কিনা, চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেট দাঁড়িয়ে কিনা, সরকারি সার্টিফিকেট দাঁড়িয়ে যদি হইয়া থাকে তাইলে বলেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন মতো ঔষধ ব্যবহার করা সরকারের আইনে নিষেধ? নিষেধ নাই। প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন মতো আপনি ব্যবহার করলে সরকারে আপনাকে দোষী বলবে না, দ্বিতীয় ডাক্তারের ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না, তৃতীয় ডাক্তার ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না, চতুর্থ ডাক্তার ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না। কিন্তু একটা লোকে করলো কি, এই চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তারের কোন একজন ডাক্তারকে ফলো না করিয়া রাস্তার ক্যানভাসারের কথায় ঔষধ খাইল। তুমি ট্যাবলেট খাইলেও জব দিতে হবে কার কথায় খাইলা, তুমি ক্যাপসুল খাইলেও জব দিতে হবে কার কথায় খাইলা, তুমি ইঞ্জেকশন নিলেও জব দিতে হবে কার কথায় নিলা, তুমি ঔষধ না খাইলেও জব দিতে হবে কার কথায় ঔষধ খাওয়া ছাড়লা। কথা বুঝে আসছে কিনা? ঠিক তেমনি ভাবে যারা সাইর মজাবের সাইর ইমামের মতো কোরআন হাদিস জানেও না, সাইর মজাব মানেও না, এরা সুরায় ফাতিহা পড়লেও জব দিতে হবে কার কথায় পড়লো, আর না সারলেও জব দিতে হবে কার কথায় সারলো। আর যদি একজন রোগী আরো বুদ্ধিমান, সকালবেলা প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, দুপুরবেলা দ্বিতীয় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, বিকালবেলা তৃতীয় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, রাত্রিবেলা চতুর্থ ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, রুগীর বারোটা বাজবে নি। ঠিক তেমনি ভাবে দেবাটায় কয় নমাজের বেলায় আবু হানিফার সমাধান নিব, রোজার বেলায় শাফির সমাধান নিব, হজের বেলায় মালিকের সমাধান নিব, জাকাতের বেলায় আহমদ বিন হাম্বলের সমাধান নিব, এরও ইমানের বারোটা বাজব। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসেন? এই এতক্ষণের দীর্ঘ আলোচনা বুঝে থাকলে এবার বলুন, মনে আছে আলোচনা শুরু হয়েছিল কোথেকে? আল্লাহ থাকেন কোথায়? সব জায়গায়। এই কথার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম কটা লিখছেন? দুইটা। একটা হইল আল্লাহ সব জায়গায় আছেন, কি অবস্থায় আছেন আমি জানিও না, আমার জানার দরকারও নাই, জানার মধ্যে কোনো ফায়দাও নাই, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল আল্লাহ সব জায়গায় আছেন মানে আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে, আল্লাহর জ্ঞান সবখানে পাওয়া যায়। এই এইটা মানলে ওইটা ভুল, এইটা মানলে ওইটা ভুল, না দুটাই সঠিক? এই দুনু ব্যাখ্যা সঠিক কিভাবে হয় এইটা বোঝার জন্য এই দীর্ঘ আলোচনা হইল। কথা বুঝলেন কিনা? দেখেন, সুতরাং মুসলমানের কোন আমল সওয়াব, আমলের দ্বারা সওয়াব প্রমাণ হওয়ার জন্য ইসলামী শরীয়তের চার দলিল আল্লাহ কুরআনের আয়াতের দ্বারা যেমন ভাবে দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার হাদিসের দ্বারাও চার দলিলের ব্যবস্থা দিয়েছেন। এক নম্বর দলিলের নাম কুরআন, দুই নম্বর দলিলের নাম হাদিস, তিন নম্বর দলিলের নাম ইজমা, চার নম্বর দলিলের নাম মুস্তাহিদ ইমামগণের কিয়াস। এই কথাগুলি পরিষ্কার ভাবে বুঝলে আরো অনেক জটিল সমস্যার সমাধান বাইরিয়ে আইব, বলবো নাকি? বলেন ইসলামী শরীয়তের দলিল কতটা? এক নম্বর কার, দুই নম্বর কার, তিন নম্বর ইজমা কার উম্মতের, ইজমা উম্মতের ব্যাখ্যা হইল হয়তো সাহাবায়ে কেরামের আর না হয় তাবেইনের আইম্মায়ে মুস্তাহিদের আর না হয় সারা দুনিয়ার সমস্ত আলেমগণের, সারা দুনিয়ার সমস্ত আলেমগণ যে ব্যাপারে একমত হইবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আলা দালালাতিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম, আমার উম্মতের আলেমগণ কোন এক ব্যাপারে একমত পোষণ করলে এইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কোন সময় হয় ইসলামী শরীয়তের চার দলিলের এক নম্বর কুরআন আল্লাহর, দুই নম্বর হাদিস রসুলের, তিন নম্বর ইজমা বা ঐক্যমত উম্মতের, চার নম্বর কিয়াস, কার কিয়াস ইসলামী শরীয়তের দলিল? মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল। এই কথাটা বুঝার অভাবে অনেকে নিজে ওই কিয়াস করা শুরু করে, আমার কিয়াস ইসলামী শরীয়তের দলিল না মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল, নিজে ওই কিয়াস করা শুরু করে। বাবারে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম, নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলে দুষ কি, শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে দুষ কি, পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে দুষ কি। এই যে একটা অনুমান করলো, এই একটা কিয়াস করলো, এই কিয়াস ইমাম আবু হানিফার, ইমাম শাফির, ইমাম মালিকের, ইমাম আহমদ বিন হাম্বলের, বাজে লোকের কিয়াস ইসলামী শরীয়তের দলিল, বাজে লোকের কিয়াস ইসলামী শরীয়তের দলিল দূরের কথা, পণ্ডিতের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়। এই জন্য কিতাবে লেখা আছে কিয়াস তিন প্রকার, একটা কিয়াসের নাম কিয়াসে শিবহি, একটা কিয়াসের নাম কিয়াসে আকলি, একটা কিয়াসের নাম কিয়াসে শরঈ। কিন্তু এই পরিভাষাগুলি বললে আপনারা অনেকেই হয়তো যারা কিতাব পড়ার অভ্যাস নাই, আরবি ভাষা বুঝেন না, তারা বুঝতে পারবেন না। এই জন্য আপনারা সকলে বুঝার মতো ভাষায় বলি, কিয়াস তিন প্রকার, পণ্ডিতের কিয়াস, মূর্খদের কিয়াস, মুস্তাহিদ ইমামগণের কিয়াস। পণ্ডিতের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়, মূর্খদের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়, শুধুমাত্র মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল। এবার তিন কিয়াসের তিনটা উদাহরণ বুঝেন। দুনিয়ার বড় বড় পণ্ডিতগণের মধ্যে এক পণ্ডিতের নাম ছিল ডারউইন। ডারউইন বলে ব্যঙ্গের সানা যেমন ভাবে লেজ খসে পড়ে ব্যঙ্গে পরিণত হয়। ব্যঙ্গের ফনা দেখছেন কেউ? প্রথম প্রথম একটা লেজ থাকে, শেষ পর্যন্ত লেজ খসে পড়ে যায়। যতদিন লেজ থাকে ততদিন লেজ দিয়া পানিতে সাঁতার কাটে, যখন লেজ পড়ে যায় হাত পা গজায় পানির থেকে ডাঙ্গায় চলে আসে, শুকনা জায়গায় চলাফেরা করে। তো ডারউইন বলে ব্যঙ্গের সানা যেমন ভাবে লেজ খসে পড়ে ব্যঙ্গে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষগুলি বান্দর ছিল, লেজ খসে পড়ে মানুষে পরিণত হয়েছে। ইতিহাস টাকার পণ্ডিতে আল্লাহ বলেন ভুল করছস, একশোবার ভুল করছস, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইন, আমি বানাইছি মানুষ, আমি জানি লেজ খসাইয়া মানুষ বানাইছি না আগে এরকম বানাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টির সূচনাতেই মানুষকে এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছিলাম। পণ্ডিতের কি আর দলিল না বাতিল? বাতিল। এখন মূর্খদের কি আছে উদাহরণ, আমার বাবাকে, আমার শ্বশুরকে, আমার ফিরিস্তাদকে সব দাঁড়াইয়া সম্মান করতে পারলে নবীকে পারবো না কেন? আমার বাবাকে, আমার ফিরিস্তাদকে, আমার শ্বশুরকে অবশ্যই দাঁড়াইয়া সম্মান করি, করব একশোবার। কিন্তু আপনারা বলেন তিনি আমার কাছে আসলে না না আসলে, আসার পরেও আমি তারা দেখলে না না দেখলে, তুমি যে নবীরা সম্মান করার জন্য দাঁড়াইলে, নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? কিয়াস খাটল না বাতিল? কিয়াস খাটল না বেহাপ্পা? কিয়াস বেহাপ্পা কেন? যে মূর্খের কিয়াস, এটা কোন আলেমের কিয়াস নয়, যে কোনো মুস্তাহিদ ইমামের কিয়াস নয়, এটা কোন পণ্ডিতের কিয়াস নয়, যে মূর্খের কিয়াস, এটা বুঝে না খাটেনি না খাটে না, এটা এত বড় মূর্খ, এই যার সাথে কিয়াস করলো আর যারা কিয়াস করলো, খাটেনি না খাটে না তাও বুঝে না। যদি আপনি বলেন নবী এসেছেন আমি দেখেছি এই জন্যই দাঁড়িয়েছি, এটা যদি বলতে পারেন তে ঠিক আছে দাঁড়ান, যদি বলেন যে নবী এসেছেন আমি দেখেছি এই জন্য দাঁড়িয়ে আছি, তাইলে আপনার দাঁড়ানি ঠিক আছে, যে কিয়াসকুস লাগে না, এমনি প্রমাণিত সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাম উপস্থিত হয়েছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, অবশ্য রসুল বলছেন যে এইরকম দাঁড়ানির কোন দরকার নাই, আমি তোমরা তোমাদের কাছে দাঁড়ানি যা কামনা করি না, কিন্তু ভিন্ন কথা, কিন্তু রসুলের উপস্থিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, সুতরাং কিয়াস নয়, রসুল যদি আসেন আপনি যদি দেখেন একশো বান্দা একশোবার দাঁড়ান, কিন্তু প্রশ্ন থাকবে তখন কোন রসুল যদি যেখানে সেখানে আসতে পারেন, রসুল যদি যেখানে সেখানে হাজির হইতে পারেন, সর্বত্র বিরাজমান হইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর গুণগুলি কি বলেছেন, আল্লাহ কোন জায়গায় আছেন কোন জায়গায় নাই না সবখানে আছেন, রসুলও যদি সবখানে থাকেন তাহলে তোমার আল্লাহ আর তোমার রসুলে বেশ কম কত, কথা বুঝে আসে কিনা, ওই না জানি আফন্ডিতি করতে গেলে পরিণতি ভাবেই দাঁড়ায়, এইগুলি আল্লাহর একচেটিয়া গুণ, একতরফা গুণ, সর্বত্র বিরাজমান হওয়া, সবসময় সবখানে উপস্থিত থাকা, এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া জগতের আর কারো মধ্যে নাই। দুসরা নম্বর, তুমি যে রসুল যে তোমাদের তোমার এখানে আসলেন আর তুমি যে রসুলদের দেখলা এই জন্য রসুলকে সম্মান করার জন্য দাঁড়াইলা, কোন মুমিন মুসলমানে রসুলরে দেখলে তো রসুলের সাহাবি হইয়া যায়, বলেন আপনারা সাহাবি কারে হয়, মুমিনে যদি রসুলরে দেখে আর মুমিন অবস্থায় যদি মরে তারা সাহাবি কয়, তুমি মুমিন অবস্থায় রসুলরে দেখছো এতদিন যাবত দাবি করো না কেন, যে আমি যেহেতু রসুলরে দেখি আর রসুলের সম্মানের জন্য দাঁড়াইছি এই জন্য আমি রসুলের সাহাবি হইয়া গেছি, এতদিন পর্যন্ত বলো না কেন, আর যদি বলো যে রসুল এর রসুলকে আমি দেখেছি কিন্তু মুমিন সাহাবি হতে পারিনি, তাহলে বারো রকম শোনো, যেই লোক রসুলকে দেখার পরে ও সাহাবি হতে পারে না সে মুমিন মুসলমান হতে পারে না। আবু জাহাল রসুলকে দেখেছিল কিনা, সাহাবি হয়েছিল কেন, বেঈমানে রসুলকে দেখলে সাহাবি হয় না, আবুল আহাব রসুলকে দেখেছে কিনা, সাহাবি হতে পারলো না কেন, বেঈমানে রসুলকে দেখলে সাহাবি হয় না, সুতরাং তুমি যদি রসুলকে দেখিয়া দেখো আর ইমানদার হইয়া দেখো দাবি করতে হবে তুমি সাহাবি, আর যদি তুমি সাহাবি দাবি করতে না পারো তাহলে তুমি কেমনে মুসলমান আগে বুঝাও। সুতরাং পন্ডিতের কিয়াস যেমন ইসলামী শরীয়তের দলিল নয়, মূর্খদের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়, ইমাম আবু হানিফার কিয়াস, ইমাম শাফেঈর কিয়াস, ইমাম মালিকের কিয়াস, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তাদের কিয়াস ইসলামী শরীয়তের দলিল। এখন মুস্তাহিদ ইমামগণের কিয়াসের একটা উদাহরণ শোনেন, পন্ডিতের কিয়াসের উদাহরণ গেল, মূর্খদের কিয়াসের উদাহরণ গেল, এবার মুস্তাহিদ ইমামগণের কিয়াসের একটা উদাহরণ শোনেন, মেয়ে লোকের নামাজে চেহারা খোলা রাখলে নামাজ হবে, কুরআন হাদিসে আছে, হাতের পাঞ্জাও নামাজে খোলা রাখলে নামাজ হবে, কুরআন হাদিসে আছে, ছায়ের ফাতা খোলা রাখলে নামাজ হবে কিনা কুরআনেও নাই হাদিসেও নাই, সমাধানের জন্য ডারউইনের কাছে যাইতে হবে না, কুরআন হাদিসের যারা পড়ছে না তার কাছে যাইতে হবে না, মুস্তাহিদ ইমামগণের কাছে। মুস্তাহিদ ইমামগণ বলেন কুরআন হাদিসে যে কারণে মেয়ে লোকদেরকে নামাজে চেহারা খোলার পারমিশন দিয়েছে, কুরআন হাদিস মেয়ে লোকদেরকে নামাজে চেহারা খোলা রাখার পারমিশন আছে নি নাই, নামাজে নামাজে পুরুষের ভিন্ন পুরুষের সামনে নয়, এখানেও আবার অনেকে বেশ লাগাই তিন অঙ্গ খোলা রাখা তো মেয়ে লোকের জায়েজই আছে, চেহারা খোলা রাখা জায়েজ আছে, হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, পুরুষের সামনে না নামাজ, নামাজ পুরুষের সামনে কথা নয় নামাজের কথা। কাজেই পুরুষের সামনে মেয়ে লোকে চেহারা খোলা রাখতে পারবে কি না পারবে না এই ব্যাপারটাও বুঝে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সাবধান মুসলমানের মেয়ে লোকেরা তোমাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষকে দেখাইতে পারো না। হ্যাঁ, যেটুকু ডাকার উপায় নাই, যতটুকু ডাকার উপায় নাই এইটুকু খোলা রাখতে পারো, আর যেটুকু ডাকিয়া রাখা সম্ভব এইটা পুরুষের সামনে খুলতে পারো না। তাহলে মেয়ে লোকের শরীরে সুন্দর ভিন্ন পুরুষের সামনে খোলা যাবে না, শুধু যেইটুকু ডাকা যায় না ওইটা খোলা যাবে, অন কোনটুকু ডাকা যায় না ইদা নিয়া সাহাবায়ে কেরামের মধ্যে দুই বেকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ে লোকের যেটুকু ডাকা যায় না এর কি ব্যাখ্যা? ইবনে মাসউদ বলেন এক ব্যাখ্যা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আর এক ব্যাখ্যা। এবার তো দুই সাহাবীর একতলাফ, যাবেন কোথায়? ইবনে মাসুদের এক ব্যাখ্যা, ইবনে আব্বাসের এক ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মেয়ে লোক রাস্তায় বাহির হওয়ার সময় যেখানে ভিন্ন পুরুষ চলাফেরা করে, ওইখানে মেয়ে লোক যাওয়ার সময় যে কাপড় দিয়া শরীর ডাকবে, ওই কাপড় যদি আলাদা চাদর দিয়া ডাকে অথবা বুরকা দিয়া ডাকে, সবগুলির উপরে তো আর একটা থাকবে। আপনি যদি বলেন ওইটাও ডাকতে হবে, তাহলে ওইটা যেটা দিয়া ডাকবে ওইটা কি দিয়া ডাকবে? এই জন্য যদি সাদর দিয়া শরীরের সমস্ত কাপড় যদি সাদর দিয়া ডাকে, যে সাদরকে আর কোনো কিছু দিয়া ডাকতে হবে না, সমস্ত শরীরের কাপড় যদি বুরকা দিয়া ডাকে তাহলে বুরকাকে আর কোনো কিছুর দ্বারা ডাকতে হবে না। এটা হলো ইবনে মাসুদের ব্যাখ্যা, মুখ ডাকতে হবে না এই ব্যাখ্যা নয়। ইবনে মাসুদ বলেন মেয়ে লোক ভিন্ন পুরুষের সামনে কোনো দরকারে গেলে মুখ ডাকতে হবে না এই ব্যাখ্যা নয়, যে বুরকা দিয়া শরীর ডাকবে ওই বুরকা ডাকতে হবে না, এইটা হলো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা। আরেকজন সাহাবীর ব্যাখ্যা আরেক রকম রয়েছে না, কোনটা ভুল? এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন কোন সাহাবীর ব্যাখ্যাটা ভুল? একটাও না। ইবনে মাসুদের ব্যাখ্যাও ঠিক আছে, এখন শুনেন ইবনে আব্বাসের ব্যাখ্যা। ইবনে আব্বাস সাহাবি, ইবনে আব্বাস এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কুরআন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন যা ডাকার যা না ডেকে যা ডাকা কঠিন হয় এটা না ডাকলেও চলবে, এই ডাকা কঠিন হয় বলে আল্লাহ কোনটা বুঝাইছেন? আল্লাহ বুঝাইছেন যে কোন মেয়ে লোক মুখ খোলা রেখে রাস্তায় চলাফেরা করলে, যদি এই সমাজের পুরুষেরা এত সভ্য হয় যে কোন মেয়ে লোক রাস্তায় গেলে তার দিকে ফিরে তাকায় না, তখন মুখ ডাকতে হবে না। যে ইবনে আব্বাসের ব্যাখ্যা, ইবনে মাসুদের ব্যাখ্যা হইল বুরখা ডাকতে হবে না, ইবনে আব্বাসের ব্যাখ্যা হইল চেহারা ডাকতে হবে না, বিনা শর্তে না, যে সমাজের পুরুষেরা মেয়ে লোক দেখলে ফিরে তাকায় না ওই সমাজে। এবার আপনারা বলেন ওই সমাজটা কোথায়? আমেরিকায়, লন্ডনে, ইন্ডিয়ায়, পাকিস্তানে, বাংলাদেশে, সৌদি আরবে? এমন একটা সমাজ আছে যে সমাজের পুরুষেরা রাস্তায় মেয়ে দেখলে ফিরে তাকায় না? সুতরাং নানমন তেল হগা নারাদা নাসেগা, বর্তমান দুনিয়ার সমাজে ইবনে মাসুদের ব্যাখ্যা মতেও, ইবনে আব্বাসের ব্যাখ্যা মতেও মেয়ে লোক মুখ খুলে রাস্তায় বের হতে পারে না। কথা বুঝলেন কিনা? এবার আসেন মূল কথার দিকে যাই, মুস্তাহিদ ইমামগণের কিয়াসের উদাহরণ। চেহারা এবং হাতের পাতা নমাজে খোলা রাখা জায়েজ, পায়ের পাতা নমাজে খোলা রাখলে নমাজ হবে কিনা কোরআনেও নাই হাদিসেও নাই। মুস্তাহিদ ইমামগণ বলেন যে কারণে নমাজে চেহারা খোলা রাখা জায়েজ আছে, যে কারণে নমাজে হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে, সেই কারণ পায়ের পাতার মধ্যেও বিদ্যমান আছে। সুতরাং যেহেতু পায়ের পাতার মধ্যেও চেহারা এবং হাতের পাঞ্জার কারণ বিদ্যমান আছে, এই জন্য মেয়েলুকে পায়ের পাতাও নমাজে খোলা রাখতে পারবে। বলুন মেয়েলুকে পায়ের পাতা নমাজে খোলা রাখা কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত, না মুস্তাহিদ ইমামগণের কিয়াসের দ্বারা? সুতরাং পরিষ্কার ভাবে আমরা বুঝে নেই, কোরআন ইসলামী শরীয়তের প্রথম দলিল কোন সময়, হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় দলিল কোন সময়, ইজমা এ উম্মত ইসলামী শরীয়তের তৃতীয় দলিল কোন সময়, আর মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের চতুর্থ দলিল কোন সময়? বুঝলেন কিনা পরিষ্কার সবগুলি? এইগুলি বোঝার পরে এখন মূল সমস্যার সমাধান। সূরা তাহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াতগুলিতে যে আল্লাহ বললেন আমি আসমানে আসি, আরশে আসি, জমিনে আসি, ব্যাখ্যা কটা? দুইটা। এবার বলেন কোন ব্যাখ্যা শুদ্ধ আর কোন ব্যাখ্যা ভুল? দুটোই শুদ্ধ। সুতরাং যে কোনো মুসলমানে যে কোনো ব্যাখ্যা অনুসরণ করবে, যে কোনো ব্যাখ্যা মানবে, আল্লাহর কাছে সওয়াব পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুপাতে আমাদেরকে কুরআন হাদিস ইজমা কিয়াস এবং মুফাসসিরিনে কেরামের গ্রহণযোগ্য সবগুলি ব্যাখ্যা বুঝার এবং ফলো করার, অনুসরণ করে জীবনকে সফল করার, কামিয়াব করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।